السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. وقال الله تعالى في موضع آخر أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجر إن هو إلا ذكرى للعالمين. سمعت ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে উত্তম রূপ, উত্তম আকার, আকৃতি, উত্তম গঠন দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ ফাকরাবুল আলমিন তার শারীরিক গঠনের দিক থেকে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ ফাকরাবুল আলমিন তার চরিত্রের যেমন সার্টিফিকেট দিয়েছেন, তেমনি তার রূপ চেহারার দিক থেকেও যে আল্লাহ ফাকরাবুল তা দান করেছেন। এবং যে মোবারক চেহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সে মোবারক চেহারা আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। আমার উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দাড়ি। দাড়ি পুরুষদের জন্য জিনত অলংকার, যেমন নারীদের জন্য চুল হচ্ছে জিনত অলংকার। আজকের বিষয়বস্তু হচ্ছে দাড়ি। এই দাড়ি সম্পর্কে কোরআনে কারীমের কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করার চেষ্টা করব, যে ওয়াদা আপনাদের সাথে বেশ কিছুদিন থেকে করা আছে যে খুব শীঘ্রই দাড়ি সম্পর্কে আলোচনা করব। দাড়ি সম্পর্কে আয়াত এবং হাদিস পেশ করার পরে দাড়ির উপকারিতা আপনাদের সামনে পেশ করব। দাড়ি রাখলে লাভ কি, ইহকাল পরকালের লাভ কি, দাড়ি না রাখলে ক্ষতি কি, এই বিষয়গুলি নিয়ে এই অল্প সময়ের মধ্যে আলোচনা আমার পেশ করার চেষ্টা করব। আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে হক কথা, সত্য কথা, ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথার অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করেছেন যারা ভালো কথা শোনে এবং তার প্রতি আমল করে। আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা তাহার আয়াত নম্বর 94 এরশাদ করেছেন। আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা তাহার আয়াত নম্বর 94 এরশাদ করেছেন, যে আয়াতটি শুরুতে পাঠ করেছি। মহান আল্লাহ এরশাদ করেছেন হারুন আলিহিসাল্লাম এবং মূসা আলিহিসাল্লামের ঘটনার একটি ক্ষেত্রে, যখন মূসা আলিহিসাল্লাম গেলেন আল্লাহ ফাকরাবুল আলমের সাথে, যে ওয়াদা ছিল 30 দিনের, আল্লাহ পাক সেটাকে আবার 40 দিন করলেন এবং তাওরাত নিয়ে ফিরে আসলেন। এই 40 দিনের মধ্যেই মূসা আলিহিসাল্লামের জাতি গরু পূজা শুরু করেছিল, গরু পূজা শুরু করেছিল, এশির কুফরিতে লিপ্ত হয়েছিল। হারুন আলিহিসাল্লামকে তার খলিফা, তার স্থলাভিষিক্ত করে রেখে গেছিলেন। হারুন আলিহিসাল্লাম দেখলেন যে এরা বড় বেয়াদব জাতি বনী ইসরাইল, আর তাদের বংশধর বা তাদের অনুসারী হচ্ছে, তাদের মধ্যে যারা বাতিলপন্থী তাদের অনুসারী বর্তমানে ইহুদিরা, এরা বড় বেয়াদব বড় বেয়াদবি করল হারুন আলী ইসলামের কমের সাথে, তখন তিনি দেখলেন যে এখন যদি আমি এদের সাথে শক্ত ভূমিকা অবলম্বন করি তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, বিভ্রান্তির সৃষ্টি হবে, দলাদলে মারামারি শুরু হতে পারে। তিনি চুপ করে গেলেন এই অপেক্ষায় যে মুসা ফিরে আসুক আমার ভাই, তখন যা হয় একটা হবে। এরা তো আমার কথা শুনল না, শিল্প করি করা শুরু করলো, গরু পূজা গাভী পূজা শুরু করলো, যে গাভী পূজা আজকে হিন্দু সভ্যতায় রয়েছে। তো ফিরে আসলেন মুসা আলাইহিসসালাম তার ওয়াদা পূরণ করে তাওরাত নিয়ে, তারপর দেখলেন এই অবস্থায় চল্লিশ দিনের মধ্যে অবস্থা, তাহলে কিছুদিন গেলে নবী দুই নবী বেঁচে আছেন, এই অবস্থা তাহলে পরে এই জাতির কি হতে পারে, কত দ্রুত গুমরা হবে এই জাতি। তাহলে রাগ এত হইল তার হারুনের উপর যে তুমি কি করছি লিখে নেব। তখন হারুন আলাইহিসসালামের দাড়ি এবং মাথার চুল ধরেছিলেন রাগে, যে তুমি কি করছিলে এখানে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন। হারুন আলাইহিসসালাম তখন মুসা আলাইহিসসালামকে বললেন, তাআলা ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান। মায়ের সন্তান কেন বললেন, তার সাথে সাথে তাফসীরও শুনলেন, দুটি কথা বলা হয়েছে তাফসীরে। একটি হচ্ছে যে যদি আপনার আপন ভাই হয়, আপন ভাই মায়েরও সন্তান বাপেরও সন্তান, তাই না, মায়েরও সন্তান আর বাবারও সন্তান, যে আপন ভাই, পক্ষান্তরে যে সৎ ভাই সে হচ্ছে বাপের সন্তান কিন্তু মায়ের সন্তান নয়, তাই না। যে বৈমাতৃয় ভাই বা বৈপিতৃয় ভাই আলাদা আলাদা, তাই না, মা এক বাপ দুই, অথবা বাপ এক মা দুই। তো হে মায়ের ছেলে বা হে মায়ের সন্তান বলে সম্বোধন করলেন হারুন আলাইহিসসালাম তাকে, মুসা আলাইহিসসালামকে কেন, এই জন্য যে মায়ের কথা বললে মানুষের অনুভূতিতে বেশি আঘাত দেওয়া যেতে পারে। হ্যাঁ, কেউ বলে না যে তুমি আমার বাপের ছেলে, কিন্তু বলে এক মায়ের পেটের আমরা, আর তুমি এরকম ব্যবহার করছো, বলেন না, নিজের ভাই যদি খারাপ ব্যবহার করে মায়ের পেটে, এক মায়ের পেটের হয়ে তোমার এই আচার আচরণ আমার সাথে কেন, তো শুধু মায়ের পেটের না তো একই বাপের তো। তারপরে বলছেন তো এই উদ্দেশ্যে বলা হয়েছে এখানে, আব্রাহ্মা হে মায়ের সন্তান, এক মায়ের পেটে তুমি এরকম আমাকে করছো, আমি কি ত্রুটি করেছি, আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তোদেরকে, ইয়াবনা উম্মা লা তাখুযু বিলিহয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি ধরিও না আর আমার মাথার চুলও ধরিও না। এই আয়াত এই জন্য পেশ করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দাড়ির কথা উল্লেখ করেছেন, এই আয়াত দিয়ে জানলেন যে আল্লাহ পাক দাড়ির কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তারপরে দাড়ি আল্লাহ পাকের নবী হারুন আলাইহিসসালামের ছিল এ কথা প্রমাণ হলো এই আয়াত দিয়ে, তাই না, এ কথা প্রমাণ হইল। হারুন আলাইহিসসালামের যদি দাড়ি থেকে থাকে, তিনি নবী ছিলেন, তাহলে তার চাইতে শ্রেষ্ঠ রসুল মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম আল্লাহ রসুল, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আপনাদের জানাই আছে যে তার দাড়ি কেমন ছিল, ঘন দাড়ি লম্বা দাড়ি ছিল, আর সমস্ত আম্বিয়া রসুলগণের দাড়ি ছিল, নূ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, যত আম্বিয়া রসুলগণ এসেছেন সকলের দাড়ি ছিল। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা, আম্বিয়া এবং রসুলগণ, তাদের দাড়ি ছিল, এই আয়াত দ্বারা জানলাম তাদের দাড়ি ছিল। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রসুলগণ, তারা বিনা দাড়ির কেউ ছিলেন না। তারপরে আম্বিয়া রসুলগণ পরে যদি স্তর হয় তাহলে আইম্মাই কেরাম, অলামাই কেরাম, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তাদের নাম দু চারটা উল্লেখ করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম কি বললেন, আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, মুহাদ্দিসিন কিরাম, যত মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, যত আইম্মায়ে কিরাম এসেছেন, এমন কোন ইমাম পাবেন যাদের দাড়ি ছিল না, আছে, কখনো পাবেন না আপনি। দুই নম্বর, তার আগে বলার দরকার আইম্মা কিরামের আগে মান মর্যাদা আছে সাহাবাই কিরামদের, সাহাবাই কিরামদের কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি চলে এসেছি সরাসরি নবী রাসূলগণের উপর আইম্মা কিরাম, কিন্তু এখানে দুই নম্বরে আবার বলছি যে সাহাবাই কিরাম, 1,24,000 বেশি সাহাবাই কিরামের সংখ্যা ছিল, তাদের একজন এমন ছিলেন যে দাড়ি রাখতেন না, অথবা একবারে ছোট করে সাইজ করে এই করে রাখতেন, 1 ইঞ্চি, আধা ইঞ্চি, 2 ইঞ্চি এরকম রাখতেন, এমন কেউ ছিল, অসম্ভব কথা, যদি থাকে তো প্রমাণ করেন, আর না যদি থেকে থাকে, আম্বিয়া রাসূলগণের মধ্যে কেউ বিনা দাড়ি ছিল না, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ ছিল না, তাবেঈনদের মধ্যে কেউ ছিল না, আইম্মায়ে কেরামদের মধ্যে ছিল না, সিদ্দিকীন শুহাদা সালেহীন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন কোরআনে কিনে বলেছেন, যারা অনুসরণীয় অনুকরণীয়, যাদের ইত্তিবা অনুসরণ করা উচিত, যারা আদর্শ, যারা আদর্শ মানুষ নবী রাসূলগণের পরে, তাদের একজনও পাবেন না যে দাড়ি ছিল না। তাহলে আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে চান, তাহলে কার অনুসরণ করবেন, কোন দলের অনুসরণ করবেন, এটা আপনাকে চিন্তা করতে হয়েছে। এই জন্য আয়াত পেশ করলাম। আর কেউ কেউ ইবনা উম্মা যে বলেছিলেন হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে হে আমার মায়ের ছেলে, তাফসীর করতে গিয়ে বলেছেন যে এটা বাহ্যিক অর্থে বলা হয়েছে, অর্থাৎ হারুন এবং মুসা আলাইহিসসালামের মা এক ছিল কিন্তু বাবা দুই ছিলেন। হে আমার মায়ের ছেলে মানে এক মায়ের পেটের আমরা, যদিও বাবা দুই, তাহলে বাবা দুই থাকলে বই পিতৃয় ভাই, তাই না? বই পিতৃয় ভাই। লা তাখুযি লিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাক্তা বাইনা বানী ইসরা। আমি খুব শক্ত ভূমিকা নিয়ে চেষ্টা করেছি, এই জন্য করিনি যে আমি ভয় করছিলাম, আশঙ্কা করছিলাম যে তুমি এসে বলবে যে বনী ইসরায়েলদের মধ্যে তুমি বিভ্রাট কেন সৃষ্টি করেছো, বিচ্ছিন্নতা কেন সৃষ্টি করেছে, দলে দলে ভাগ করে দিয়েছে, মারামারি কাটাকাটি কেন শুরু করিয়ে দিয়েছে, মানে এক দল গরু পূজা ছাড়বে না, আর এক দল কিছু লোক হবে যার হক পথে ফিরে আসবে, আমি তাদেরকে নিয়ে অল্প সংখ্যক নিয়ে আলাদা যদি হয়ে যেতাম তাহলে এই প্রশ্ন হয়তো করতে, এই ভয়ে আমি এদেরকে আর বেশি কিছু বলিনি। বললাম তার খুব কৌলি, হয়তো তুমি বলতে এসে একটু অপেক্ষাই করতে, কদিনের ব্যাপার ছিল, 30-40 দিনের ব্যাপার ছিল, আমার অপেক্ষা করতে, বললাম তার খুব কৌলি, আমার কথা, আমার কি বক্তব্য তার একটু ইন্তজার করতে, অপেক্ষা করতে, তা কেন করি? সেই জন্য আমি সূরা তোহা আর এই আয়াত আল্লাহ পাকের সূরা আনআমের আয়াত নম্বর 90 ইরশাদ করেছেন যে অনুসরণ কার করতে হবে, কোন শ্রেণীর মানুষের করতে হবে। সূরা আনআমের এই আয়াতের আগে কয়েকটি আয়াতে 18 জন নবী রাসূলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। তারপরে এক এক করে আল্লাহ পাক বলে 18 জন নবীর কথা। কোরআন কারীমে মোট কতজন নবীর কথা উল্লেখিত হয়েছে? 25 জন নবীর কথা, তার মধ্যে 18 জন নবীর কথা এই কয়েকটি আয়াতে উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। সার্টিফিকেট আমার আছে? সার্টিফিকেট আপনার আছে? যদি বাহ্যিক দৃশ্যে দেখেন যে আপাতত এখন তো দেখছি আমরা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নেই। হ্যাঁ, তারপরে আপনার নজরও যদি ধরি এখন আছে, কিন্তু আগামীতে নাও থাকতে পারে, কারো জন্য সারা জীবন নাও থাকতে পারে, মৌতের আগে বিভ্রান্তির শিকার হইতে পারে, কেউ শিরকের শিকার, কেউ বিদাতের শিকার হচ্ছে, কেউ বেদিনের শিকার হচ্ছে, কেউ নাস্তিকতার শিকার হচ্ছে, কি বেনামাজির শিকার হচ্ছে, নামাজ পড়তে পড়তে বেনামাজি হয়ে গেল, ভালো থাকতে থাকতে খারাপ হয়ে গেল, চরিত্রবান থাকতে থাকতে চরিত্রহীন হয়ে গেল, এরকম মানুষ দেখেছি যে 40 বছর পর্যন্ত জেনায় লিপ্ত হয়নি, 40-50 বছর পরে এই বয়সে জেনায় লিপ্ত, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন। তাহলে আমাদের হেদায়েতের কোন নিশ্চয়তা নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়া করতেন এবং দোয়া করতে বলেছেন আল্লাহ মুসাররিফাল কুলুব, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, সাররিফ কালবি আলা তাআতিক, আমার অন্তরকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কালবি আলা দিনিক, আমার অন্তরকে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো। বেশি বেশি করবে আল্লাহ পাক তার আগে কোরআন কারীমে শিখিয়ে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদাই হাদাইতানা, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বাদাই হাদাইতানা, আমাদের হিদায়াতের পরে, ভালো হওয়ার পরে, নামাজি হওয়ার পরে, মুওয়াহিদ তাওহীদের অনুসারী হওয়ার পরে, সুন্নত ভক্ত হওয়ার পরে, বিদাতি বানিয়ে দিও না, মুশরিকদের পৃষ্ঠপোষক বানিয়ে দিও না। ইসলামী জলসার ওয়াইজ একজন বক্তা ছিল আর কোরআন সুন্নার বক্তা ছিল, হঠাৎ করে আল্লাহ কিভাবে গোমরা করল এক লোক, সে নির্জনতা অবলম্বন করল, বললো যে আমি স্বপ্নে অনেক কিছু জানতে পারি, এমন নির্জনতা অবলম্বন করলো যে মসজিদে যাওয়া বাদ দিল, নামাজে যাওয়া, জুমায় যাওয়া বাদ দিল। বলেন মুসলিম থাকবে? নামাজেও যায় না, না জামাতে যায় না জুমায় যায়। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যেই ব্যক্তি জামাতেও যায় না জুমাতে যায় না, সে মুসলিম না, মসজিদে দেখা যায়। অথচ ইসলামিক জলসার বক্তা ছিল কোন একখানে, জানি না ইদানি মরেছে কিনা, আজকে থেকে 30-40 বছর আগের ঘটনা, গুমরা হওয়ার কথা, তার আগে সে ইসলামিক স্টেজের বক্তা ছিল। এমন ব্যক্তি আছে পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এই সব আম্বিয়া রাসূলগণ যাদের কথা উল্লেখ করলাম আঠারোর জন্য, হাদাল্লাহ এদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, সার্টিফিকেট দিয়েছেন হিদায়াত প্রাপ্ত। ফাবি হুদাহ মুক্তাদি, আল্লাহ বলছেন তাদের হিদায়াতের, তাদের আদর্শের ইক্তাদি, হে নবী তুমি অনুসরণ করো। আল্লাহ পাক নবীকে বলছেন হে নবী তুমি অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক বছর যেহেতু ইক্তাদি বলা হয়েছে, তুমি অনুসরণ করো। প্রথম সম্বোধন প্রত্যক্ষ ভাবে সরাসরি বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর পরোক্ষ ভাবে আমাদেরকে বলা হয়েছে এই নবীগণের অনুসরণ করো। নবীরা দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন, দাড়ি রাখতেন না দাড়ি কাটতেন, মুন্ডন করতেন কখনো করতেন না, আল্লাহ পাকের আদেশ। তাহলে আরেকটি আয়াত পেশ করবো, সূরা কয়েকটি আয়াত রয়েছে, সূরা নিসার আয়াত নম্বর 117-119, 17-18-19 তিনটি আয়াত। এই আয়াতগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শয়তানের কথা, যে শয়তান যখন বিতাড়িত হয়ে গেল আল্লাহর আদেশ অমান্য করলো, বিতাড়িত হয়ে আল্লাহর রহমত থেকে, তখন সে আল্লাহ কাছে কিছু ছাড় চেয়েছিল। এসব কথা জানেন তাই না, আমাদের নিয়ে আল্লাহ এখন কেমন পর্যন্ত আমাকে ছাড় দাও, আমাকে ক্ষমতা দাও ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তান সম্পর্কে বলছেন যে মুশরিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তারা কাকে ডাকে, কার পূজা করে, কাকে আহ্বান করে, বিতাড়িত শয়তান, বিতাড়িত শয়তানের পূজা করে তারা, বিতাড়িত শয়তানকে আহ্বান করে। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের যারা পূজা করে তারা শয়তানের পূজা করে, মনে রাখবে তা শয়তানের পূজা করে। আল্লাহ ছাড়া অন্যকে যদি সেজদা করে তাহলে শয়তানকে সেজদা করে, যদিও মনে করে আল্লাহর ওলিকে সেজদা করছি, কিন্তু আল্লাহর ওলি তো সেজদা তা নয়, আল্লাহর ওলি তো আল্লাহ পাকের বান্দা ছিলেন, যদি আল্লাহ সত্যিকার ওলি হইত তাহলে মধ্যখানে পথভ্রষ্ট কে করেছে, শয়তানে করেছে। সে যেন সেজদা কাকে করলো, দোয়া কার কাছে করে, শয়তানের কাছে করে। এই জন্য এর আগে কয়েক সপ্তাহ আগেই হয়তো আপনাদের মনে আছে বলেছি, ইব্রাহিম আলী সালাম যখন বাবাকে সম্বোধন করে বলেছিলেন, অথচ বাবা কি ছিল, মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করত, কিন্তু তিনি একথা বলেননি যে তুমি মূর্তি পূজা করিও না। ওই আছে ইয়া আবাতে লা তাবুদি শয়তান, হে সম্মানিত আব্বা শয়তানের পূজা করিয়েন না। বাবা তো বলতো আমি শয়তানের কোথায় পূজা করি, আমি তো মূর্তি পূজা করি, প্রতিমা পূজা করি, শয়তানের কোথায় পূজা করি। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ ছাড়া অন্যের কাছে কেউ যদি দোয়া করে, অন্যের কাছে সন্তান চাইতে যায়, বাবা গো সন্তান দাও, বাবা গো রোগ ভালো করে দাও, তাহলে সে শয়তানের পূজা করল। আল্লাহ পাক বলছেন যে যারা মুশরিক বহুত্ববাদী তারা বিতাড়িত শয়তানকে ডাকে, শয়তানকে আহ্বান করে। লানাহুল্লাহ, আল্লাহ বলছেন শয়তানের উপর আল্লাহ পাকের অভিশাপ লানত রয়েছে। কোরআনের এই আয়াত তিলাওয়াত হতে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাকের লানত রয়েছে, রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা আল্লাহ পাকের। ওয়াকালা, এবং এই শয়তান বলেছিল লাআত্তাখিজান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, হে আল্লাহ তোমার বান্দা থেকে একটা নির্ধারিত পরিমাণ আমি অবশ্যই গ্রহণ করব, হাসিল করব, তোমার বান্দাদের থেকে মানব জাতির থেকে একটা নির্ধারিত পরিমাণ নিয়ে আমি জাহান্নামে যাব, একা যাব না, আমি এক দলকে নিয়ে জাহান্নামে যাব। আর কি বলেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে প্রলোভন দেব, ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আমি কুমন্ত্রণা দেব, আদেশ করব। শয়তানের আদেশ কি, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেওয়া। আল্লাহ আদেশের কথা বলেছেন যে শয়তান আল্লাহর কাছে ছাড় চাইলে আমি তাদেরকে যেন আদেশ দিতে পারি, তো কোন আদেশ, শয়তান সামনে এসে কোনদিন কাউকে আদেশ করেছে আমার পড়িয়ে না, মানুষ শয়তান করতে পারে, জিন শয়তানের কাজ করে না, ভাই জিন শয়তান, যে শয়তান আল্লাহ পাকের আদেশ অমান্য করেছিল আর আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, যে ওই বৃদ্ধ শয়তান যে মালাউন হয়েছে, সে শয়তান সামনে এসে করেন না। এই জন্য আল্লাহ পাক মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, আল খান্নাস আত্মগোপনকারী, সবসময় আত্মগোপন করে থাকে, সামনে আসেনা করে দিন। মানুষ শয়তান ওর চেয়ে বেশি সাহসী, সামনে এসে বলে চল ফিল্ম দেখতে যায়, চল অমুক জায়গায় জেনার আড্ডা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, চল অমুক জায়গাতে এই কাজ হয়েছে, চল ডাকাতি করতে, চল চুরি করতে, যাবি কোথায়, আরে থাক, খেলা দেখ, কি নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে কে কি পেয়েছে, এই ধরনের কুফুরি কথা মানুষ শয়তান বলে, কিন্তু জিন শয়তান সামনে এসে বলে না। তাহলে ওয়ালা আমরান্নাহ মানে কুমন্ত্রণা দিয়ে আদেশ করবে, মনে শয়তানি কথার উদ্রেক হচ্ছে, মনে খারাপ কথা জাগছে, এগুলি হচ্ছে শয়তানের আদেশ। ওয়ালা আমরান্নাহ, যেই ছাড় আল্লাহর পক্ষ থেকে শয়তান নিয়েছে, কিসের আদেশ দেব, কিসের অশ্বাসা দেব, ফালা ইউবাত্তি কুন্না আযানাল আনআম, তারা গৃহপালিত পশু চতুষ্পদ জন্তুর কান ছেদন করবে। কান ছেদন করা মানুষের কান এই অলঙ্কারের জন্য, মেয়েদের নয়, এমনি ছেদন করা যাতে বিভিন্ন দেবী দেবতার জন্য বাকি গরু ছাগলের ছেদন করে, বকরির ছেদন করে, এসব ছেদন করা এটা হচ্ছে শয়তানের অশ্বাসা যা মুশরিকরা করে থাকে। ওয়ালা আমরান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে কুমন্ত্রণা দিব, আদেশ দেব, ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে তারা বিকৃতি ঘটাবে, অবশ্যই অবশ্যই তাদেরকে আদেশ দেব, কি করবে তারা, ফালা ইউগাইরুন্না, সুতরাং অবশ্যই অবশ্যই তারা বিকৃতি ঘটাবে, পরিবর্তন ঘটাবে, খালকাল আল্লাহ পাকের সৃষ্টিতে। আল্লাহ পাক মানুষকে এখন আসেন এই দাড়ির ক্ষেত্রে এক দলিল যে দাড়ি মুন্ডন করা হারাম, আল্লাহ পাক মানুষকে যেই রূপ চেহারায় চেয়েছেন সেইভাবে থাকতে বলেছেন, আর তা কোরআনে কারীমে আছে, আর বাকি অংশটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আল্লাহ পাক যে সুন্দর চেহারায় পুরুষদেরকে চান সেই সুন্দর চেহারা হচ্ছে দাড়ি, এই চেহারায় চেয়েছেন। আল্লাহ পাক নারীদেরকে যেমন চুলের সাথে চান, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা, রাসূলুল্লাহ নিষেধ করেছেন কোন মহিলা যাতে মাথা মুন্ডন না করে, মাথা মুন্ডন করা নিষেধ। আপনি হজ উমরায় গেলে মাথা মুন্ডন করা আপনার নেকি, তিন গুণ দোয়া পাবেন মাথার চুল ছোট করার তুলনায়, কিন্তু মহিলা যদি হজ উমরা করে মাথা মুন্ডন করে তা হারাম কাজ করবে, কারণ আল্লাহ পাক মহিলাদের মাথা মুন্ডনের রূপ পছন্দ করেন না, এটা শয়তানের বিকৃতি ঘটানো। ঠিকই তেমনি মুখে দাড়ি রয়েছে, এই দাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এই চেহারা বান্দা, সুতরাং দাড়ি মুন্ডন এ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। ওয়ালা আমরান্নাহুম, আর তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কুমন্ত্রণা দেব, আদেশ করব, ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে তারা বিকৃতি ঘটাবে। আল্লাহকে বাদ দিই, কেউ যদি শয়তানকে পৃষ্ঠপোষক বানিয়ে নেই, শয়তানের আদেশ মোতাবেক চলে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, তাহলে সে বড়ই ক্ষতিগ্রস্ত হবে। সে তাহলে কি হবে, বড়ই ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতগুলি শোনানোর পর এখন আসি হাদিসে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে হাদিস, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম হচ্ছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন স্বীকৃতি হচ্ছে হাদিস, এগুলি দিয়ে প্রমাণ করব। তারপরে সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের উক্তি, এগুলি হচ্ছে হাদিস, মওকুফ হাদিস। এগুলি কিছু পেশ করব এই দাড়ি সম্পর্কে। মনে রাখবেন যে দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি মুন্ডন করা হারাম, আর এতে ফোকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ইজমা এই ক্ষেত্রে একটি দলিল, কিন্তু কোরআনে কারীম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আর তিন নম্বরে হচ্ছে ইজমা উম্মত, উম্মতে মুসলিমার উলামায়ে কেরামদের ঐক্যমত ইজমা একটি তৃতীয় দলিল। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এর উপর ইজমা আছে না নেই? ইজমা আছে, ঐক্যমত আছে। রমজান মাসের রোজা ফরজ, ইজমা আছে না নেই? আছে। বুঝতে পেরেছেন? কিন্তু বেশ কিছু মাসলা মাসাইল আছে, কিন্তু ইজমা নিয়ে ইখতিলাফ আছে, তাই না? নামাজের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইল, নামাজে বুকে হাত বাঁধতে হবে না নিচে হাত বাঁধতে হবে, ইজমা আছে, ইজমা নিয়ে ইখতিলাফ আছে। নামাজে রাফায় দেন, তকবীরে তাহরিমা ছাড়া রাফায় দেন গুলি করতে হবে না হবে না, ইখতিলাফ আছে। ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, ইখতিলাফ আছে। কিন্তু দাড়ির ব্যাপারে এমন কোন ইখতিলাফ নেই, এ রাফায় দেনের সুন্নত নয়। এক শ্রেণীর ভাইরা আরো বনারো দাড়ি সুন্নাত, রফায়দানের সুন্নাত নয়, আমিন জোরে বলা সুন্নাত নয়, যাতে ইখতিলাফ আছে। আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো, এই ইখতিলাফ নয়, জি সব ইখতিলাফ নয়, বরং ইজমা রয়েছে। প্রথম দলিল পেশ করব নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বচন। নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন দাড়ি সম্পর্কে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু সাল্লাম কা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আহফুস শাওয়ারিব। শাওয়ারিবের বহু বচন হচ্ছে শাওয়ারিব। শাওয়ারিব মানে গোফ, মোচ। হ্যাঁ, মোচ আজকালকার আরবরা একে সানাব বলে। হ্যাঁ, সানাব, সানাব আরেকটি আরবি, কিন্তু কোরআন হাদিসের আরবি হচ্ছে শাওয়ারিব। মোচকে বেশি করে কাটবে। নবী সাল্লাম মোচ মুন্ডন করে বলেননি, এহলেকু বলেননি, মুন্ডন করাকে বলা হয় হালাক করা। হা লাম কাফ মানে মুন্ডন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা হজকারীদের মাথা মুন্ডনের ক্ষেত্রে দোয়া দিলেন, বলে আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডনকারী তাদের উপর রহম কর। কি বলেছিলেন? মুহাল্লিকিন, হা লাম কাফ ধাতু থেকে এর উৎপত্তি। আর কাসর মানে ছোটু করা, কাসর মানে ছোট করা একটি আরবি। সেই জন্য যখন সাহাবীরা বারবার ইয়া রাসূলুল্লাহ ছোট করা তো জায়েজ আছে, তাহলে ছোট করা যারা ছোট করে মাথা মুন্ডন করে আসে না হজে গিয়ে উমরা আগে গিয়ে, তাদের জন্য একটা দোয়া দেন। তিন তিনবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আর তারপরে বললেন ওয়াল মুকাসসিরিন, এবং যারা চুল ছোট করবে হজ উমরা গিয়ে তাদের উপর যেন আল্লাহ রহম করে একবার বললেন। তাহলে হালাক মানে হচ্ছে মুন্ডন করা। মোচের ক্ষেত্রে, গোফের ক্ষেত্রে মুন্ডনের কোন হাদিস নেই। এই জন্য আইম্মা কেরামদের নিকটে মোচ মুন্ডন করা অপছন্দনীয়, ঠিক নাই, বরং সেটা আকৃতির বিকৃতি। তবে মোচকে ছোট করতে গিয়ে কতটা ছোট করতে হবে এই ক্ষেত্রে খানিকটা স্বাধীনতা আছে। আপনি একটু বড় করে রেখে, যাতে করে এমন না হয় যে কাফেরদের সাদৃশ্যতা হয়ে যাবে, এমন বড় করে রাখেন না যে দাঁড়িয়ে সমান শ্রেণীর লোকেরা, এমন করিয়েন না, জায়েজ না এটা। মিসওয়াক রেখে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাটা, মিসওয়াক রেখে যদি কাটা হয় তাহলে একটু বড় হয়ে থাকলো, সেটাও জায়েজ। আর একেবারে ছোট করে রেখে, ছোট করে কিন্তু আপনি মুন্ডন করলেন না, সেটাও জায়েজ। কারণ হাদিস হচ্ছে আনহিকু, আনহিকু খুব বেশি করে ছোট করা, আহফু মানে খুব বেশি করে ছোট করা, এফা চামড়ার কাছাকাছি লাগিয়ে দেওয়া, তাহলে যাই হোক, কিন্তু কাঁটা মুন্ডন করা নাই, একেবারে সাফ করে দেবেন। মোচের ক্ষেত্রে এটি সুন্নতের খেলাফ। ওয়া ওয়া আফুল লেহা বা ওয়া আফুল লোহা, দীর্ঘ পড়া হয়েছে, লোহা লেহা লাহিয়াতুনের বহু বছর। লাহিয়াতুন মানে কি? দাড়ি। লাহিয়াতুন মানে দাড়ি, যারা এখানে রাখে ওটা লাহিয়া নাই, দেখেন এটাকে, এটা থুতনি চিবুক, তো এটা হচ্ছে আপনার থুতনি, ওই জন্য ওরা জিকিন বলে, ওরা দাড়ি বলে না, দাড়ি নেয়। আর লাহিয়া কোনটা এটা আগে শুনে নেন, তারপরে হাদিসগুলো শুনতে সুবিধা হবে। কারণ অনেক অনেক রকমের কাটিং ছাটিং এ দাড়ি রাখে আমাদের দেশের আলেম সমাজ। ও সুবহানাল্লাহ, দাড়িকে গালের উপর থেকে কাটতে কাটতে কাটতে চিকন করতে করতে এই চিকন করে এই চিকুর উপর শুধু গালের উপর থেকে কেটে রাখেন, কোন মজাটা লাগে? বরং মনে রাখবেন, এক ছেলে আমাদের সিনিয়র ছিল মোদী ইউনিভার্সিটিতে, তো একবার বলছে যে দাড়ি কিন্তু গালের উপর থেকে কেটে রাখি যে বয়স বেশি বেশি লাগে। এটা আমি যখন প্রথম মদিনায় ইউনিভার্সিটি ঢুকেছিলাম তখন তার কাছে শুনেছিলাম, কথাটা বললো বাবা, দাড়িকে যদি পুরো গালের উপর রাখেন তো আপনার যৌবনটা অনেকটা আছে এরকম মনে হবে, কিন্তু যদি গালের উপরে কেটে রাখেন তো গালটা হয়তো আপনি হয়তো মোটাসোটা লোক না, গালটা বসে আছে, আর গাল বসে যাওয়া মানে বয়স বয়স লাগবে, লাগবে না? হ্যাঁ, তো এই যে গালের উপর থেকে দাড়িকে একবারে সাফ করে রাখা, দাড়ি রাখলেন এই ভারী করে লাইন করে, কিন্তু গালের উপর থেকে কেটে রাখেন কি জন্য? স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, যে গালটা যাতে সাফ হয়ে থাকে, আল্লাহকে খুশি করে, আল্লাহকে খুশি করে। গালের উপরে দাড়ি কাটা এটা আমাদের দেশের আলেম সমাজের ভুল, সেই জন্য আরো বিশেষ করে বললাম, আলেম সমাজের দাড়ি গালের উপরে দাড়ি কেটে রাখে এটা জায়েজ নাই। তো দাড়ি লাহিয়া, এই দাড়ি হচ্ছে মুখমণ্ডলের ওপর যতগুলি আছে সেটা হচ্ছে দাড়ি, এ মত ছাড়া। আর লেহা বলা হয় এই হাড়টাকে, যে হাড়টা এই দিক থেকে চলে আসছে না, এই যে হাড় এখানে শেষ হচ্ছে, এই যে হাড় আছে, হাড্ডি আছে, তাই না? এই যে হাড্ডি আছে এটা হচ্ছে লেহা। এর ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সেটা নাম হচ্ছে দাড়ি। ওপর থেকে একমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে যতটুকুতে আপনার অসুবিধা হইতে পারে, অনেকে খুব ঘন হয়ে থাকে, তাহলে এই আপনার এই ঠোঁটের কাছে এইটুকু হালকা করল, কিন্তু বাকিটা হচ্ছে দাড়ি, বাকিটা হচ্ছে দাড়ি। আর গালের উপর থেকে সাইজ করে রাখবেন সুন্দর লাগে, আসলে সুন্দর লাগে না, সেটাই সুন্দর যেটা আল্লাহ পাক বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন ওয়া আফুল লোহা মানে দাড়ি বাড়াও, এফা মানে হচ্ছে বাড়ানো। আরেকটি হাদিসের মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস, এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তাহলে দাড়িতে কি রয়েছে? মুশরিকদের বিরোধিতা রয়েছে। মুশরিক পৌত্তলিকরা বহুত্ববাদীর দাড়ি রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে নবুয়ত পেয়ে এসেছেন আরব, তার পাশাপাশি মুশরিক ছিল অগ্নি পূজকরা মজুসরা, পারস্য দেশে ইরানে, আর অগ্নি পূজকরা মজুসরা দাড়ি মুন্ডন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আরেকটু দূরে গেলে ভারত মহাদেশ হিন্দুরা, তারা দাড়ি মুন্ডন করত। তাদের কিছু লোকেরা রাখে, সেটা আসল না। আসল হচ্ছে যে তাদের সিংহভাগ আসল হচ্ছে মুশরিকরা দাড়ি মুন্ডন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিফুল মুশরিকিন, মুশরিকদের তোমরা বিরোধিতা করো। আহফুস সাওয়ারে মোচ খেয়ে বেশি করে কাটো, ও আউফুল লেহা বা আউফুল লোহা দাড়িকে পুরা করো। এখানে আউফু কয়েকটি শব্দ হাদিস আছে, শব্দগুলি একত্রিত করে আপনাদের সামনে পেশ করছি। একটা হচ্ছে আফু, আইন ফা ওয়াও, আফু দাড়িকে বাড়াও, আর এখানে আউফু পুরা করো। তাহলে পুরা করা হচ্ছে ফুল দাড়ি রাখা, উপর দিক থেকে সাইডে থেকেও, শুধু এখানে নয়, আর শুধু এইটুকু চিকন করে নয়, আর গালের উপরে রাখলেন না, এরকম নয়। এটাও বুখারী মুসলিমের হাদিস। আর বুখারীতে আরেকটি হাদিস এসছে আরেকটা শব্দ দিয়ে, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ওয়াফিরুল লোহা বা ওয়াফিরুল লিহা, দাড়িকে কি করো পূর্ণ মাত্রায় রাখো। ওয়াফিরু ওয়াও ফা রা এর মাদদা ধাতু তৌফির, তৌফির আরবি এখন ব্যবহার করে। আপনি যদি একটু টাকা পয়সা খরচের ক্ষেত্রে একটু টেনে টেনে চলেন, খুব বেশি করে অপচয় না করেন, বাঁচাবার চেষ্টা করেন, এটাকে তৌফির বলা। লেখা থেকে দেখবেন যেগুলো বড় ধরনের জিনিস নেন তো দাম কম লাগছে, ওই জিনিসটা ছোট নেন তাহলে দাম বেশি লাগছে, ওতে লেখা থাকে তৌফির। আপনি বাঁচালেন, বড় নিলে একটু সস্তা পেলেন, ফ্যামিলিদের জন্য বড় জিনিস নেওয়া, কার্টুন নেওয়া, তৌফির। তো ওয়াফিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিরুল লিহা, দাড়িকে পূর্ণ মাত্রায় রাখো, ওয়া আফু সাওয়ারেব আর মোচকে বেশি করে কাটো। অফি সাহি মুসলিম, মুসলিম সহি করে হচ্ছে আন আবি হুরায়রাতা, এতগুলি হাদিস ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শোনা হাদিস, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুজ্জু সাওয়ারেব, মোচের ক্ষেত্রেও আগে ছিল কি আফু, এখন জুজ্জু, জুজ্জু মানে কাটো, জুজ্জু ছোট করে কাটা, বড় করে কাটাকে বলা যায়। এই জন্য দাড়ি না মোচের ক্ষেত্রে মোচ যদি একটু রাখে আর কাটে অসুবিধা নেই, আর যদি খুব বেশি করে কেটে রাখে তবু অসুবিধা নেই, কিন্তু কাফেরদের সাদৃশ্যতা হবে না। আর মোচ একবারে চলে আসছে মুখে, এরকম মোচ না, এটা ইসলামিক মোচ না, এটা কাফেরদের মোচ। ও আরখুল লেহা, আরখু আর এক শব্দ আসলো, ও আরখু মানে ঢিলা করে দেওয়া, ছেড়ে দেওয়া। আর খায়ুরখি মানে কাপড়কে লটকে দেওয়া, এটা ধরে আছি যে লটকে দিলাম, এটা হচ্ছে এরখা আরবিতে বলা হয়। আর খারেদা আহু, তার চাদরকে সে লটকে দিল বা ঝুলিয়ে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আর খুল্লেহা, দাড়িকে লম্বা করো। এখানে আর খো মানে তাহলে লম্বা করো, দাড়িকে কেটে ছোট করে দিল, দাড়িকে লম্বা করো। খালিফুল মজুস, এখন মজুস চলে আসলো, মজুস অগ্নিপূজকদের বিরোধিতা করো। আর এক হাদিস শুনেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, আবু হাদিসটি সহীহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মুশরিকদের বিরোধিতা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকদের বিরোধিতা করেছেন এবং করতে বলেছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন। আর যদি কেউ বিরোধিতা না করে সাদৃশ্যতা অবলম্বন করে, মুশরিকদের অনুকরণ করে, তার সম্পর্কে একটা শক্ত কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শক্ত না, বাস্তব কথা এসেছে। আমরা অনেক সময় শক্ত মনে করি হক কথাকে, কারণ হক যখন গ্রহণ করবেন না, হকের উপরে আমল করবেন না, ভালো কথা নেবেন না, তখন ভালোটা শক্ত লাগবে। এটা হচ্ছে মানুষের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বাণী উচ্চারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে। তাহলে কেউ যদি মজুস অগ্নি পূজকদের, কেউ মুশরিক পত্তলিকদের যদি কেউ অনুকরণ করে, কেউ হিন্দুদের অনুকরণ করে, তারা দাঁড়িয়ে রাখেন মন্ডন করে আমরা করবো, তাহলে তাদের দলে সামিল হয় মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিস হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন আমারানা, তিনি আমাদেরকে আদেশ করেছেন। তাহলে দাড়ি শুধু রেখেছেন কথা নয়, দাড়িকে যারা সুন্নত বলে এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে, এক শ্রেণীর যারা আমাদের দেশের বেশভূষা বা ধরা আলেম তারা বলে দাড়ি সুন্নত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ করছেন, সুন্নত আদেশ করা জিনিস, সুন্নত যেটা সেটা হয়তো করেছেন কখনো ছেড়েছেন সেটা সুন্নত, যেমন কুনুত পড়া সুন্নত, কারণ নবী মাঝে মধ্যে কুনুত ছেড়েছেন ভেতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত ছাড়া আর বেতর ছাড়া অন্যান্য যে সুন্নত রয়েছে সেই সুন্নত তিনি মাঝে মধ্যে ছেড়ে সফরে ছেড়ে দিয়েছেন, এগুলি সুন্নত। কিন্তু এমনটা আছে যে মাঝে মধ্যে কখনো কখনো দাঁড়িয়ে রাখছেন না অথবা দাঁড়িয়ে শুরু করে নিতেন, এমনটা আছে না, বরং আদেশ আমার না রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কিসের বেফাই সাওয়ারে মোচ কাটার ক্ষেত্রে বেশি করে ওয়া ইফাই লেহা আর দাড়ি বাড়ানোর ক্ষেত্রে, দাড়ি বাড়াতে আদেশ করেছেন। যদি আদেশ হয় রাসূলুল্লাহ সাল্লামের আদেশ পালন করা ওয়াজিব নয়, চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে কোন গ্রিন সিগন্যাল না পাবো যে আদেশটি করছে সেটা তোমার ইচ্ছা অথবা সুন্নত, ততক্ষণ পর্যন্ত ওয়াজিব। যদি আপনার আব্বা আপনার আম্মা বলে যে আজকে আমাকে গোস্ত খাইতে হবে, তাহলে আদেশ পালন করা ওয়াজিব। তবে যদি ওর মধ্যে কথায় যদি ঈশানাঙ্গিক পান, অসুবিধা নেই, গোস্ত না ফেলে মাছ নিয়ে চলে আসে, তাহলে তখন উৎসাহ হয়ে গেল। হ্যাঁ, এটা বলে কারি না ইশারা ইঙ্গিত সিগন্যাল, যে সিগন্যাল পেয়েছি যে না এটা একেবারে বাধ্যতামূলক না, আজকে গোস্ত আনতে হবে আমাকে বাধ্যতামূলক না, আজকে অমুক জিনিস এনে দিতে হবে, না পাও তো অসুবিধা নেই অন্য কিছু নিয়ে। এটাকে ফোকাহায় কেরামরা বলেছেন আল আমরু লিল উজুব, যদি আদেশ হয় আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে আল আমরু আদেশ কি করে ওয়াজিব করে, আর ওয়াজিব মানে অবশ্যই পালনীয়, আর ছেড়ে দিলে গুনাহগার, যদি সে এটা পালন না করে তাহলে গুনাহগার। ইল্লা ইযা কানা হুনাকা সারিফ, তবে যদি ওখানে কোন গ্রিন সিগন্যাল পাওয়া যায় যে আদেশটা করা হয়েছে আর সেটা বাধ্যতামূলক বলা হয়নি, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু যদি এরকম কোন লক্ষণ না পায় তাহলে সেটা হচ্ছে, আজ এইরকম লক্ষণের একটি লক্ষণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যদি দু চার দশ জন সাহাবী দাঁড়িয়ে না রাখতেন অথবা ছোট ছোট করে রাখতেন মোড়ন দাড়ি, তাহলে বলতেন যে অসুবিধা সন্মতি, কারণ সাহাবাইকে আমরা তো এটা বেশি বুঝেছেন, তারা তো অনেকে রাখেননি তাই না, তাহলে বলতে পারতেন না আইন মাইকের আমরা তারা রাখতেন না, বলতে পারলেন আইন মাইকের আমরা তারা রাখেননি তাহলে। কিন্তু আজকাল টিভিতে যারা আসছে আর ইসলামিক স্পিচ দিচ্ছে ইংরেজি ভাষায় অথবা বিশেষ করে মিশর থেকে, ধোকা খাবেন না, বড় বড় কারি মিশরের বলবেন যে কারি তরিল নাই, কারণ যেই ব্যক্তি সালাফে সালেহীন অনুসরণ করল না, আম্বিয়া কেরামের অনুসরণ করল না, সাহাবায়ে কেরামের অনুসরণ করল না, তাবেইনদের অনুসরণ করল না, তাবা তাবেইন অনুসরণ করল না, আইম্মা কেরাম আবু হানিফা শাফি মালিক আহমদ রহমতুল্লাহ আলী মাজমাই মুহাদ্দিসিন কেরাম অনুসরণ করল না, তারা আদর্শ মোটেই নাই, যতই বড় কারি হোক না কেন বিশ্ববিখ্যাত তারা আদর্শ নাই। কারণ এক শ্রেণীর গুমরাহ লোকেরা সতর্ক থাকবেন, তারা ওইসব দেশ থেকে এইরকম কোন কালে বলেছে যে দাঁড়িটা আরবদের চেয়ে রিসে, এটা কোন ধর্মীয় ব্যাপার না, এইভাবে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে গোমরা পথভ্রষ্ট করেছে এই কথাতে, শুধু এই গোমরাদের যা নিজেরা বড় বড় কারি হয়েছে আর ওই আল আজহার পড়েছে কাইরো পড়েছে আর তারপর দাঁড়িয়ে রাখেনি, আর দাঁড়িটা আরবদের যে আদাব ছিল ট্রেডিশন অভ্যাস ছিল এটা ইবাদত নয়, এটা ধর্মীয় বিষয় নয়, এতে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত হয়েছে আশরুম মিনাল ফিতরা, দশটি প্রাচীন সুন্নত রয়েছে, যখন থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তখন থেকে ওই সুন্নত গুলি চলে আসছে, দশটি সুন্নতের হাদিস। আরেকটা হাদিসে কি আছে খামসুম মিনাল ফিতরা, পাঁচটি তাই না, তাহলে পাঁচ একবার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বাড়িয়ে দিলেন তাহলে দশটি হচ্ছে প্রাচীনতম সুন্নাত, আদি যুগ থেকে সুন্নত চলে আসছে, আম্বিয়া রসুলগণের সুন্নত চলে আসছে, মানুষের সৎ ভালো মানুষদের আদর্শ চলে আসছে। তার মধ্যে একটি হচ্ছে কাসুসারে মোচ কাটা, কাস মানে কাটা, ছোট করা, আর ওয়া এফাই লাহিয়া দাড়ি বাড়ানো, দাড়ি বাড়ানো, মিসওয়াক করা, ইত্যাদি ইত্যাদি এসব রয়েছে। ওর মধ্যে হাদিস মুসনাদ আহমদ রয়েছে, সহিহ মুসলিম রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসগুলি শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মুজুসি অগ্নিপূজক পারস্য দেশের প্রতিনিধি আসে, ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন, তাবকাতে ইবনে সাদে এই হাদিসটি রয়েছে, এই রিওয়ায়েতটি রয়েছে, যা মুজুসি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মুজুসি অগ্নিপূজক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তারপর বলছে ওয়াকাদ আফা শারিবাহু আহফালিয়াতাহু, মোচকে খুব বড় বড় করে রেখেছে, কাফেরদের মোচ পাক দিয়ে দিয়ে বড় করে রেখেছে, উল্টো আফা মানে বাড়ানো, মোচকে বাড়িয়ে রেখেছে, দাড়ি না বাড়ি, আর কি করেছে ও আহফা লাহিয়াতাহু, আর দাড়িকে মুন্ডন করে রেখেছে, দাড়িকে একেবারে চামড়ার কাছে লাগিয়ে রেখেছে। নবী করিম তাকে জিজ্ঞাসা, মানা আমার কা বিহাজা, তোমাকে এটা কে বলেছে, তোমাকে এটা কে করতে বলেছে যে মোচকে বড় করে রেখেছ আর দাড়িকে একেবারে চামড়াতে লাগিয়ে রেখেছ? ফাকালা রব্বি, আমার প্রভু, রব্বি মানে আমার প্রভু, তার উদ্দেশ্য কি ছিল, তার প্রভু মানে ওই পারস্য দেশের শাসক রাজা, তার কারণ তারা রাজা কি বলত, প্রভু বলত। কাল তখন নবী সাল বলেন, লাকিন রব্বি আমারানি, তবে আমার রব যিনি, তিনি আমাকে আদেশ করেছেন, দেখলেন আদেশ করেছেন, তাহলে নবী সাল্লামের শুধু আদেশ নাই, আগের হাদিসটা বললাম নবী সাল্লাম আদেশ, এটা হচ্ছে কার আদেশ, আল্লাহ পাকের আদেশ, লাকিন রব্বি আমারানি, আমার রব আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, কারণ মুসলিমের রব একমাত্র আল্লাহ, মুসলিমের কোন রব হয় না, কফিল রব হয় না, রাজাও রব হয় না, আর রাষ্ট্রপতিও রব হয় না, সারা দুনিয়ার কেউ মালিক হয়ে যদি আসে তবু কোন মুসলিমের রব হইতে পারে না, কোন আলেমের রব হইতে পারে না, কোন শেখর রব হইতে পারে না, আর কোন পীরের রব হইতে পারে না, এমনকি নবীর রব হইতে পারে না, মুসলিমের রব একমাত্র আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে রাস্তা দেখেছেন, তিনি আমার রব, এ হচ্ছে মুসলিমের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রব আমাকে আদেশ করেছেন, আমার আমি আন উফিয়া শারিবি, যে মোচকে আমি খুব বেশি ছোট করব, ওয়া উফিয়া লাহিয়াতি, আর দাড়িকে আমি বাড়াবো, এটা আদেশ করেছেন। এই একটি হাদিস শুনলাম, আর একটি হাদিস শুনলে আর একটু সজাগ হবেন, সেটাও শুনাই ওই অগ্নিপূজকদের মজুসদের। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারস্য দেশের নেতৃত্বে এমনকি ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছিল, ইয়ামানে অগ্নিপূজকরা ছিল যারা তাদের প্রতিনিধি হিসাবে কাজ করত, ইয়ামানদের থেকে দুইজন ওই রকমই পারস্য দেশের পার্সিয়ান তারা এসেছিল, আসার পরে সামনে হাজির হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়াকাদ হালাকা লিহাহুমা ওয়া আফায়া শাওয়ারিবাহুমা, হাদিসে রয়েছে যে তারা দাড়িকে মুন্ডন করেছিল, হালাকা লিহাহুমা, দাড়ি মুন্ডন ছিল সেই দুজনের, আর মোচ কি ছিল, বড় বড় করে রেখেছিল। ফাক্কারিহান নাজরা ইলাইহিমা, মনে রাখবেন, ভুলবেন না এই কথাটি, ফাক্কারিহান নাজরা ইলাইহিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকাতে ঘৃণা করলেন, দেখতে চাইলেন না তাদের চেহারা দিকে, ফাক্কারিহান নাজরা ইলাইহিমা, ওয়া কালা, শুধু তাই নয়, তারপরে বললেন, ওয়াইলাকুমা মান আমারাকুমা বিহাজা, তোমাদের দুর্ভোগ, তোমাদের সর্বনাশ হোক, ওয়াইল মানে সর্বনাশ, ধ্বংস হোক তোমাদের, আর ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নাম, দুটি ব্যাখ্যা ওয়াইলের, ওয়াইল উল্লেকুল্লাহু মাযাতিল মাযা, ওয়াইল ইয়াউমাইযিল মুকাযযিবিন, এর দুটি তাফসীর করা হয়েছে। ওয়াইলাকুমা, তোমাদের দুইজনের দুর্ভোগ হোক, সর্বনাশ হোক, মান আমারাকুমা বিহাজা, এটা কে বলেছে তোমাদেরকে করতে, যে মোচকে বাড়িয়ে রেখেছ, দাড়ি মন্ডন করে রেখেছ? তাহলা ওই দুই পার্সিয়ান বলল, আমারা না রব্বু না, আমাদের প্রভু আমাদেরকে আদেশ করেছেন, ইয়ানি ইয়ানে কিসরা, তারা উদ্দেশ্য করল প্রভু বলে কাকে, কিসরা, পারস্য দেশের রাজাকে সেই যুগে কিসরা বলা হইত, আর রোম সাম্রাজ্যে দুটি বড় শক্তি ছিল সেই যুগে, রোম সাম্রাজ্য যে খ্রিস্টানদের বড় শক্তি ছিল, সেই শক্তির যে অধিপতি হইত, মালিক হইত, দেশের শাসক হইত, তাকে বলা হইত কাইসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই রোম সাম্রাজ্যের রাজা কাইসারের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, আর ইসলামের দাওয়াত দিয়ে পারস্য দেশের রাজা যে কেসরা ছিল তার কাছেও চিঠি পাঠিয়েছিলেন। কেসরা বেয়াদবি করেছিল, অহংকার প্রদর্শন করেছিল, আর কায়সার অহংকার প্রদর্শন করেনি, সে নতি স্বীকার করেছিল, কিন্তু গদির লোভে কালিমা পড়েনি, মুসলিম হয়নি। গদির লোভ করেছিল, আল্লাহ গদিটা টিকিয়ে দিয়েছিলেন, অহংকার করেনি, এই জন্য আল্লাহ পাক ধ্বংস করেনি। দুনিয়া চেয়েছিল, দুনিয়া দিয়ে দিয়েছিলেন, আখেরাত থেকে বঞ্চিত হয়েছে। সে রোম সাম্রাজ্যের রাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পক্ষান্তরে কিসরা আর কাছে যখন চিঠি গেল তখন চিঠিকে নিয়ে ছেড়ে ফেলে দিল। এই রোম পারস্য দেশের রাজা চিঠিকে ছিঁড়ে ফেলে দিল, যেটা বেয়াদবি। তারপরে যে দূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি চিঠি নিয়ে গেছিলেন, তার সাথে বেয়াদবি করলো, তার মানহানি করল, অপদস্থ লাঞ্ছিততা করেছিল, গালিগালাজ করেছিল, যাও গিয়ে বলে দাও আসছি, আসছি তোমাদের খবর নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে কিসরা এই পারস্য দেশের রাজা এই দুর্ব্যবহার করেছে আমার দূতের সাথে, অথচ আজকালকার আন্তর্জাতিক একটি আইন হচ্ছে দূতের সাথে খারাপ ব্যবহার চলবে না, যতই যুদ্ধ লেগে থাকে না কেন, দুই দেশ দুই দেশে কথা বলার জন্য মান সম্মান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই নীতি ছিল, এই পুরনো নীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন এই কিসরা পারস্য দেশের রাজা সম্পর্কে, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, এই পারস্য দেশের রাজা কিসরা ধ্বংস হয়ে গেলে আর কোন কিসরা জন্মাবে না, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ। ঐতিহাসিক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিল, জানেন খুব মজার কথা, এই কিসরা কিসরার ছেলে ছিল, তার নাম ছিল সিরওয়াই, বহু বদমাস লুচ্চা ছিল, এত প্রেশন হয়ে গেছিল, বিচার কোন ব্যাপার নাই কাফের সমাজে, তারপরে এত প্রেশন হয়ে গেছিল বাবা এর কুচরিত্রে যে বাবা ছেলেকে মারার চেষ্টা করতো, ছেলে বাবাকে মারার চেষ্টা করত। ছেলেকে মারার জন্য একটা বোতলে বিষ ভরে ওতে লিখে রেখে দিয়েছে দাওয়া ওন মোকাউলিল জামা, এমন ওষুধ যাতে কি হবে যৌন শক্তি বাড়বে। বলেন একজন লুচ্চা এরকম ওষুধ কেউ লিখাবে না খাবে না, যে 25-50-100 জন নারীর কাছে যাওয়ার চেষ্টা করে হারাম উপায়ে, সে তো এরকম ওষুধ পেলে মরিয়া হয়ে উঠবে, পাগলই উঠবে, তো মরিয়া পাগল হয়ে উঠলো। এই ছেলে বাবাকে ফোন করে দিল যে কি রাস্তা থেকে না সরালে আমি গদিতে যেতে পারবো না, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই। আল্লাহ পাকের নীতিমালা, কেউ যদি সময়ের আগে তাড়াহুড়া করে তাহলে আল্লাহ তাকে ওই উদ্দেশ্য থেকে বঞ্চিত করে, এটা আল্লাহ পাকের নীতি। মান তাআজ্জালা বিশাইয়িন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, এটি হচ্ছে কায়দা ফিকহিয়া, শুনে রাখেন, ফিকার কায়দারও একটি কায়দা। আম খাওয়ার বা লিচু খাওয়ার তাড়াতাড়ি করে কেউ যদি চেষ্টা করে, বলেন কাঁচাতে পাবে, কাঁচাতে তাহলে পাকা আম পাবে না। আপনি আপনার ছেলের তাড়াতাড়ি ফল খেতে চান, আর আমাদের বাঙালি সমাজে এই দোষ আছে, ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই না, তাড়াতাড়ি করে আমার ছেলে মাধ্যমিকে গিয়েছে, এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দিই, কারণ বিদেশে পাঠাইলে আমার গ্রামের কয়েক ছেলেকে দেখলাম প্রচুর টাকা পয়সা নিয়ে আসছে, ধনী হয়ে গেল, বাড়ি করে নিল, জমি জায়গা অনেক কিনতে পারলো, আর ছেলেকে পড়িয়ে বিএ পাশ করাবো, এমএ পাশ করাবো, আলেম করবো, কত দিনের দরকার, ওইসব করে লাভ নেই। হাফেজ হয়েছে, বিশেষ করে যারা হাফেজ বানাচ্ছেন তাদেরকে এই নসিহত, বাংলা ভাষী সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে সিম্পল হাফেজ, অনলি হাফেজ আর কিছু জায়গা করার অর্থ বুঝে না, কারণ তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করেছে, বাবার হাফেজ হয়ে গেছে, এখন মসজিদে যদি কোনো জায়গায় অমতি করে কিছু টাকা পাবে, তারাবি পড়লে কিছু টাকা পাবে, আর যদি বিদাতি আরো কিছু কাজ করতে পারে, কোরআন খানি করতে পারে, বক্সাতে পারে, মিলাদ করতে পারে, তো আরো কিছু পাবে। এতগুলি লোক সামলে আবার হাফেজ তো হইল হইল কয়েক বছরে, এখন মাদ্রাসা দিলে আরো 8-10 বছর কে পড়াবে, আবার যদি বিদেশ যায় পড়াশোনার জন্য আরো অনেক সময় লাগবে, কখন ইনকাম করে দেবে, তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করলো, আল্লাহ পাক মহরম করে দিলেন, হাফেজের কাছ থেকে আর পাবে কি, ক্লিন কোম্পানি বলেন দেখি, এসে 300-350 রিয়াল বেতনে হাফেজ হওয়ার পরে। কিন্তু আপনার ছেলে হাফেজ হওয়ার পরে যদি ভালো আলেম করতে আর দক্ষ হইত তাহলে তার ভালো ফল পাকা ফল খেতে পেতে, কাঁচা ফল খান আর সে ফল নষ্ট হয়ে যেতে পারে, ধরে কাঁচা ফল কোনো কাজে লাগবে না সেই ফল, এ হচ্ছে অবস্থা। এই করলো কি, বাবাকে খুন করে দিল যে আমি তাড়াতাড়ি গদিতে যাব। বাবাকে খুন করে দেওয়ার পরে যখন ঢুকলো রাজ দরবারে ঢুকলো, তার বাবার বাবার যে ওষুধখানা ছিল দাওয়াখানা তাতে ঢুকলো, ফার্মেসিতে রাজার স্পেশাল ফার্মেসিতে ঢুকলো। আর ঢুকেই দেখছে যে তো লিখা আছে রে দাওয়া মোকাবিলের জমা, এই ওষুধ খেলে কি হবে, ছ বছর শক্তি বাড়বে। আর এটা ডাক্তার পান করে দিলাম, বিষ চলে গেল। তারপর আর কোন ছেলে নেই, কে তাহলে দেশ শাসন করবে, পারস্য দেশ শাসন করবে? এক মেয়ে ছিল, মেয়ে গিয়ে বসলো, ওই যে গদিতে মেয়ে বসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে ওই রাজা কিসরা যে চিঠির সাথে আমার চিঠি ইসলামের দাওয়াত দিয়েছেন তার সাথে বেয়াদবি করেছিল, আমার দূতের সাথে বেয়াদবি করেছিল, তাকে খুন করেছে তার ছেলে, আর তার ছেলেও গেছে বিষে, এখন তার মেয়ে আছার সে মেয়ে গদিতে বসেছে, মহিলা গদিতে বসেছে। সহিহ বুখারী হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কখনো সেই জাতি কল্যাণ পাবে না, সেই জাতির শান্তি হবে না, যেই জাতি তাদের নেতৃত্ব দিয়ে দেবে, নষ্ট করে দেবে ইমরা মহিলাকে দিয়ে দেবে। যদি জবরদস্তি চলে যায় আপনার ইচ্ছার উল্টো, তাহলে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, কিন্তু আপনি যদি দেন দিয়ে পাঠান মহিলাকে, তাহলে কখনো সেই জাতি ফালাহ পাবে না। নাই জুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা, এ দেখে বাঁচার একমাত্র উপায় যে আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, সঠিক জ্ঞান দেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বোঝান। আর শুধু এই বিষয়টি নয়, এর আগে আরো বহু বিষয় রয়েছে, ইসলামের দাওয়াতের সার্বিক ক্ষেত্রে কাজ করুন। আর আপনি অন্তর থেকে কমের পক্ষে ঘৃণা করুন, এ ঘৃণা করে প্রতিবাদ জানান, আর মুখে বলা যতটা সম্ভব ততটা বলুন, তাহলে আপনি ফালাহ পাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন ওই দুইজনকে, একটু ঘৃণা করলেন দেখতে, তাহলে দাড়ি মোটা চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা পছন্দ করেননি। আমি এখন মুসলিম ভাইদেরকে বলবো যারা দাড়ি রাখছেন না, বিভিন্ন কারণে দাড়ি রাখছেন না, ইমানি দুর্বলতা এক, দ্বিতীয় স্ত্রীর চাপ হতে পারে, ম্যানেজারের চাপ, আমি কোম্পানিতে চাকরি করি তাই না, অনেক পাপিষ্ঠ মালিক রয়েছে তাদের চাপ, রাফেজি রয়েছে, ইসলামের দুশ্মন রয়েছে যারা চাই না, দাড়িকে বরদস্তি করতে পারে না, এরকম বহু কারণ থাকতে পারে। কিন্তু সবার উপর আল্লাহ পাকের শক্তি রয়েছে, আল্লাহকে রাজি করেন, আপনি রবকে রাজি করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়ালাকিন্না রব্বি আমারানি, আমার রব আমাকে আদেশ করেছেন বে এফায় লাহিয়াতি, আমার দাড়ি বাড়াবার জন্য, ওয়াকাসসে শারিবি, আর আমার মুকুফ কাটার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসটি রয়েছে চতুর্থ খণ্ড 270 পৃষ্ঠা, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া নিহায়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম থেকে দেখেন দাড়ি, তার সম্পর্কে সাহাবায়ে কেরাম যা উল্লেখ করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিফা শাআরিল লাহিয়া, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু দাড়ি ছিল না, দাড়ি ছিল কাসিফ, খুব ঘন, কাসিফা শাআরিল লাহিয়া, দাড়ি দেখতে ছিল, সেটা ছিল দাড়ি খুব ঘন ছিল, আর মুখ ভরা দাড়ি ছিল, হালকা করা নয়, যেমন এক শ্রেণীর মাদ্রাসা পড়া লোকেরা গালের উপর থেকে দাড়ি হালকা করে। অফি রেওয়ায় আরেকটি রেওয়ায় রয়েছে কাসিফ আল্লাহিয়া, আরেকটি রয়েছে কাসুল লাহিয়া, দাড়ি খুব ঘন ছিল এবং মুখ ভরা দাড়ি ছিল। এই বিভিন্ন শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারা সম্পর্কে এসেছে। দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মজুস যারা দাড়ি মুন্ডন করে এসেছিল তাদের দিকে দেখাটাকে পছন্দ না করেন, কাল কিয়ামতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হবেন হাশরের মাঠে, শাফাতের আশায় কাল কিয়ামতে যখন হাজির হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারে, হাউজে কাউসারের এক গ্লাস পানির জন্য একবার যদি পান করে নিতে পারি তো আর পিপাসা লাগবে না, তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার দিকে ঘৃণা ভরে দেখেন, দেখতে না চান, কি হবে আপনার, কি হবে আপনার, চিন্তা করুন আপনি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ইমানকে মজবুত করুন। জিন শয়তানকে সুযোগ দিয়েন না, মানুষ শয়তানকে সুযোগ দিয়েন না, আল্লাহ ছাড়া কাউকে রাজি করতে চান, আল্লাহ পাককে রাজি করতে চান। আল্লাহকে যে রাজি করবে আল্লাহ মানুষকে রাজি করে দেবে, আর যে মানুষকে রাজি করার চেষ্টা করবে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ পাক মানুষকে অসন্তুষ্ট করে দেবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জি, এটা একটা হাদিসের কথা বললাম, যদি আমার ভাষাটা আমি বললাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে চায় আল্লাহ নারাজ হয়ে যায়, আর মানুষও নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন। আর যেই ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক, কিন্তু আল্লাহ পাকে আমাকে রাজি করতে হবে, নাজায়েজ কাজ করতে বাধ্য করছে আমি করব না, তার জন্য মানুষ অসন্তুষ্ট আমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ পাক আমি রাজি করলাম, তাই আল্লাহ পাক মানুষকে রাজি করে দিবেন, ওদেরকে রাজি করে দিবেন যার মাধ্যমে আপনার ক্ষতি হবে না, অথবা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বিকল্প রাস্তা খুলে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন। বহু রাস্তা আল্লাহ পাকের রিজিকের রাস্তা রয়েছে, বহু রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার জীবনে সুখের রাস্তা রয়েছে, আল্লাহ পাক সেই সব রাস্তা খুলে দিবেন। এখন আইএমআই কেরামদের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, উক্তি এবং নবী সাল্লাল্লাহু আলাইহির আমল দাড়ির ক্ষেত্রে জানার পরে আইএমআই কেরামরা দাড়ি সম্পর্কে কি বলেছেন শুনেন। ইমাম ইবনে আব্দুল বর রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, তার একটি কিতাব রয়েছে আত-তামহীদ, সেই কিতাবে বলেছেন, ইয়াহরামু হালকুল লাহিয়া, দাড়ি মুন্নন করা হারাম, ওয়া লা ইয়াফআলুহু ইল্লাল মুখান্নাসুনা মিনার রিজাল, আর এই দাড়ি মুন্নন একমাত্র পুরুষদের মধ্য থেকে ওইসব লোকেরা করে যারা হিজরা। হিজরাদের লক্ষণ হচ্ছে দাড়ি মুন্নন করা। তাহলে দাড়ি মুন্নন করা সেই সমাজে ইমাম ইবনে আব্দুল বার বলছেন যে কোন মুসলিম করতে পারে না, মানুষ যদি করে তাহলে জানতে হবে যে সে হিজরা আছে, সেই জন্য কাজ করছে। ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ খুব পুরাতন যুগের ইমাম, এবং তিনি যে আপনার পশ্চিম দিকে মুসলিম শাসন পৌঁছেছিল যেটাকে আন্দালুস স্পেন বলা হয়, সেই দিকের মানুষ তিনি এবং বড় ইমাম ছিলেন তিনি। তার মন্তব্য ইমাম ইবনে হাজম রহমাতুল্লাহ এর কথা শুনেন, ইমাম ইবনে হাজম বলছেন আল ইজমা, ঐক্যমত রয়েছে, শুরুতে আমি বলেছি কোন ইখতিলাফ নেই যে দাঁড়িয়ে রাখলেও চলে না রাখলেও চলে না, আল ইজমা আলা আন্না কাসাস শারিবি ওয়া ইফাইল লাহিয়াতে ফারযুন, ইজমা রয়েছে যে মোচ ছোট করা খাটো করা আর দাড়ি বড় করা দাড়ি বাড়ানো হচ্ছে ফরজ, আর যা ফরজ তাই ওয়াজিব। ওয়াজিব মানে ভাববেন না যে এটা ফরজের নিচে আছে, না, যাই ফরজ তাই হচ্ছে ওয়াজিব, একই জিনিস। ওয়াসাদাল্লাহ বিজুমলাতে হাদিস, তারপরে বেশ কিছু হাদিস পেশ করেছেন ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি, আর তার মধ্যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আর হাদিসগুলি অনেকগুলি আপনাদেরকে শুনাইলাম। ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির একটি ফিকার কিতাব রয়েছে আল মুহাল্লা, অনেকগুলি খণ্ড রয়েছে তার, তো সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন। সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম মোহাম্মদ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মজমু ফতাওয়া এবং রাসায়েলের এগারোতম খণ্ড, একাদশ খণ্ড, ১২৫ পৃষ্ঠায় বলছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হইল সোয়েলা শেখ আন হুকমে হালকে লেহা, দাড়ি মুন্নন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বললেন হালকুল লাহিয়াতে মুহাররামুন, দাড়ি মুন্নন করা হচ্ছে হারাম, লিআন্নাহু মাসিয়াতুন লিরাসূলিল্লাহ, কারণ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, হ্যাঁ, বিরুদ্ধে নাফরমানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লাহা, দাড়ি বাড়াও, ওয়ালি আন্নাহু খুরুজুন আন হাদিল মুরসালিন, রাসূলগণের আদর্শ থেকে বেরিয়ে যাওয়া, ইলা হাদিল মাজুস আল মুশরিকিন, অগ্নিপূজক এবং মুশরিক পুত্রদের আদর্শের দিকে, নবী রাসূলগণের আদর্শ বাদ দিয়ে আপনি অগ্নিপূজক মুশরিকদের আদর্শের দিকে চলে গেলেন। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন ইজমাউল ফুকাহা, ফুকাহা কেরামদের ইজমা রয়েছে আলা এই বিষয়ে, আন্নাহু লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াত মিম্মা দুনাল কাবদা, কতদূর পর্যন্ত ইত্তেফাক আছে, এক মুষ্টি পর্যন্ত রাখতেই হবে, এই বিষয়ে ইজমাতে এটা ফরজ, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো যেসব ভাইরা একেবারে দাড়ি রাখেন না, আর এই সব প্রশ্ন করেন যে কতটা রাখতে হবে দাড়ি, তাদেরকে প্রথম বলো এক মুষ্টি তো রাখেন, এই ব্যাপারে ইজমা আছে, কোনো ইখতিলাফ নেই। এক মুষ্টির পরে যখন বড় হইতে লাগলো তখন ইখতিলাফ আছে, আর ইখতিলাফের ক্ষেত্রে সমাধান হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা এবং সেই দিকে ফিরে আসা, যদি এক্ষেত্রে ইখতিলাফ আছে কিন্তু আপনাকে নিরাপদ থাকতে হবে। তো বলছেন যে লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াত মিম্মা দুনাল কাবযা, ওকাফাকাল ওয়া আজমাউ আলা আন্নাহু লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াত মিম্মা দুনাল কাবযা, এক মুষ্টি কাবযা, এক মুষ্টি কম করা জায়েজ নয়, এই বিষয়ে ইজমা আছে, হানাফি শাফেঈ মালিকি হাম্বলি সমস্ত আইমা কেরামদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনেন, যিনি একজন মুজাদ্দিদ ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন ওয়া ইহরামু হালকুহ, দাড়ি মুন্নন হারাম, ওয়ালাম ইউবিহু আহাদুন, আর কেউ এটাকে মুবাহ করেননি, মুবাহ মানে বুঝেন, কেউ জায়েজ করেননি, কোন আলেম তাকে জায়েজ করেননি যে দাড়ি মুন্নন জায়েজ, এরকম কোন ফতোয়া নেই। এই লামিয়া ফাদান আহাদিনাল মুতাকাদ্দিমিন, পূর্ব যুগে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরামদের মধ্যে কোন ইমাম, কোন আলেম এটাকে দাড়ি মন্ডন কে জায়েজ করেননি। ওয়ালাউ হুফেজা, যদি এটা থাকতো, লামা খাফি আলা মিসরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি এলমের সমুদ্র ছিলেন, তার উপর এটা উজ্জু থাকতো না, জানতে পারলেন না যে কোন বিখ্যাত কোন আলেমের ফুতু আছে যে দাড়ি মন্ডন করা চলে, দাড়ি দেখার সুন্নত, সুতরাং রাখলো চলে না রাখলো চলে, এমন কথা ইসলামে নেই। পাকিস্তানের একজন আলেম আব্দুস সত্তার দেহলভী দিল্লির লোক ছিলেন, তারপরে তারা ওই দেশ ভাগ হওয়ার পর যখন হিন্দুস্তান পাকিস্তান হয় তখন তারা পাকিস্তান চলে যান করাচ্ছি। তিনি তার দাড়ির একটি কিতাব লিখেছেন, একটা সুন্দর কথা সেটা আমাদের শোনাই, বলছেন অমিনান নাস মাইয়া হলে কোন আলিহা হম, কিছু লোকের আছে মুসলিম যারা দাড়ি মুন্ডন করে, ওয়াবতাগুনা বিযালিকা মারযাত আজওয়াজিহিম, আর তা দিয়ে স্ত্রীকে রাজি করতে চায়, স্ত্রীকে রাজি করতে চায়, অথবা বিয়ে বিবাহ করতে যাচ্ছে, না না বিবাহ করছে এখন দাড়ি রাখা যাবে না, রাজি করে নিয়ে আসতে হবে, এই যে স্ত্রী নতুন স্ত্রীকে রাজি করবো অথবা পুরাতন স্ত্রীকে রাজি করবো যেটা ঘরে আছে কয়েক বছর ধরে, এই স্ত্রীদের গায়রুল্লাহকে আল্লাহ অন্যকে রাজি করতে চাই দাড়ি মন্ডানোর মাধ্যমে, বন্ধু বান্ধবকে রাজি করতে চায়, বন্ধু মহল সব ওই রকমই দাড়ি মুন্ডা, তাদেরকে খুশি করতে চায়, মুদিরকে রাজি করতে চায়, ম্যানেজারকে, কফিলকে রাজি করতে চায়, এইরকম যদি কেউ থাকে। অথচ আল্লাহ পাক বলেছেন সূরা তওবার আয়াত নম্বর 62 আল্লাহ পাকের সাথে করেছে, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরুদু, আল্লাহ পাক বেশি হক রাখেন যে তাকে রাজি করবেন এবং তার রসুল বেশি হক রাখেন যে তাকে বেশি রাজি করবেন। আপনি কাকে রাজি করবেন? আল্লাহকে রাজি করবেন, তিনি বেশি হকদার, আর রসুল্লাহ সাল্লামকে রাজি করবেন, রসুল্লাহ সাল্লামকে অসন্তুষ্ট করবেন, আল্লাহ পাককে অসন্তুষ্ট করবেন, আর মানুষকে রাজি করবেন, যেসব মানুষ পাপে ডুবে আছে, পাপিষ্ট গুণাগার ফাসেক। সৌদি আরবের স্থায়ী কমিটি আছে ফতোয়ার, লাজনা দায়মা ওটাকে বলা হয়, তাদের একটি ফতোয়ার কিতাব আছে অনেক খন্ডে, পঞ্চম খন্ডে 156 পৃষ্ঠায়, আর তাতে আছে আম্মা মায়া ফালু বাজুন নাস মিন হালকিল লাহিয়া, কিছু লোকেরা যে দাড়ি মুন্ডন করে ডান দিক থেকে বাম দিক থেকে, এই দিক থেকে দাড়ি ছোট করে রাখে খুব বেশি করে, অথবা মুন্ডন করে, ফাইন না হলে আয়াজুস, এটা জায়েজ নয়, লে মুখালাফাতি যালিক লি হাদিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খিলাফ, ওয়া আমরিহি বি ইফায়হা, নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়াইতে বলেছেন, ওয়াল আমরু ইয়াক্তাযিল উজুব, আর নবীর আদেশ হচ্ছে ওয়াজিব, নবীর আদেশ পালন করা হচ্ছে ওয়াজিব, হাত্তা ইউজাদা সারিফুন, যতক্ষণ পর্যন্ত কোন গ্রিন সিগন্যাল না পাবো যে না ওয়াজিব নয় আমার কথা, এরকম কোন সিগন্যাল নেই, আন আকলি ওয়ালা না আনা মায়া সিফান গালিক, আমরা এমন কোন দলিল জানি না যে যা দিয়ে বলবেন যে না এটা শূন্যতে চলে এসছে, করলেও চলে না করলেও চলে, এমন কিছু যায় না, সুতরাং দাঁড়িয়ে বাড়ানো হচ্ছে। মজমুয়া ফাতাওয়া মাকালাত তৃতীয় খণ্ডে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সময় থাকলে দাড়ির উপকারিতা বলে দিই, যাতে করে আর একটা আলোচনা আর না করতে হয়। দাড়ির উপকারিতা সংখ্যা বলি, সাতটি উপকারিতা আমি নোট করেছি, সাতটি উপকারিতা। প্রথম উপকারিতা হচ্ছে যা উল্লেখ করা হয়েছে, মুশরিক বিজাতিদের বহুত্ববাদীদের বিরোধিতা করা, এটা ইসলামের একটা মৌলিক নীতিমালা। মহরমের রোজার ক্ষেত্রে তারা এহুদির একটি রোজা রাখে, আমাদের যদি দুটি রোজা রাখতে হয়, তাদের দাড়ির মাধ্যমে তারা দাড়ি মুন্ডন করে, আপনি দাড়ি রেখে তাদের বিরোধিতা করবেন। বিভিন্ন ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করার আদেশ রয়েছে ইসলামে, আর এই বিষয়টির উপর ইমাম ইবনে তাইমিয়া রহমাতু একটি কিতাবই লিখেছেন, ইক্তিদা সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম, সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে, সিরাতে মুস্তাকিম কি ইসলাম, সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে ইসলামের দাবি, মুখালাফাতু আসহাবিল জাহিম, যারা জাহান্নামের পথে চলে গেছে তাদের বিরোধিতা করা, তাদের বিরোধিতা করা ধর্মীয় ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে না, তারা যে ব্যবসা করছে আপনি সেই ব্যবসা করতে পারেন যদি হালাল হয়। তিনি বলছেন কালা শেখুল ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ, আকাল্ল আহওয়ালে হাদাল হাদিস, যে হাদিসটি শুনে মানতা সাবাবে কম, যদি কোন জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হবেন, বলছে এই হাদিস সর্বনিম্ন এতটুকু প্রমাণ করে আত-তাহরিম, কাফের সাদৃশ্যতা হারাম, ওয়াইন কানা জাহিরুহু ইক্তাযি কুফরের মুতাশাব্বিহ, যদিও বাহ্যিক হাদিস বলে যদি কেউ বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে সামিল হবে, মানে কাফের হয়ে যেতে পারে, এই আশঙ্কাও আছে, কিন্তু যদি ওটা নাও ধরলাম কমপক্ষে কাফেরদের সাদৃশ্যতা হারাম, এটা বোঝা গেল। বলেছেন তিনি একটি সুন্দর কথা ওই কিতাবে, যে ইন্নাকি মুওয়াফাকাতিল কুফফার তাযীজ আল লিমাহুম আলাইহি, কাফেরদের যদি অনুকরণ করেন, কাফেরদের পিছনে পিছনে চলেন, তাহলে তাদেরকে শক্তিশালী করা হয়, শক্তিশালী করা হয়, দাড়ি তারা রাখে না, আপনি রাখলেন না, তাহলে দল ভারী কাদের করলেন? তাদের করলেন বিমানবন্দরে অথবা রেলওয়ে স্টেশনে, কারো দাঁড়িয়ে নেই, মুসলিম ও মুসলিম কারো দাঁড়িয়ে নেই, তাদের দল ভারী। একজন দুজন দাঁড়িয়েওয়ালা আছে, মনে করছে আল্লাহ দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের, এই দুনিয়া মোমেনের জন্য সত্যি জেলখানা, মনে হয় জেলখানাতে একাই আছে। স্টেশনে এক কি লোক আমার অনুসারী পাই না, আমার মতো পাই না, মুসলিম পাচ্ছি না দেখতে, বিমানবন্দরে একটিও দেখতে পাচ্ছি না, কি করে কাছে জিজ্ঞেস করো তোমার নাম কি, ভাই তুমি মুসলিম কিনা এইভাবে জিজ্ঞেস করো? কিন্তু যদি দাঁড়িয়েওয়ালা পঞ্চাশ জন দেখেন, পঞ্চাশ জন না দশ জন দিয়ে দেখেন, অন্তর খুশি হয়ে আলহামদুলিল্লাহ আমার মোমিন ভাই বোনরা আছে। বোম্বাই যখন প্রোগ্রাম করতাম পৃথিবীর, তখন দুই ঘন্টা রাস্তা ওই আমাদের বক্তব্য হোটেল থেকে নিয়ে যেত, অনেক সময় লেগে যেত, তো রাস্তায় যেতাম বিভিন্ন এলাকায় বোরখা বোরখা যখন দেখতাম, যখন দাঁড়িয়ে দেখতাম অন্তত খুশি হয়ে যেত, আলহামদুলিল্লাহ দিনী ভাইরা আছে এখানে, দিনী বোনেরা আছে এখানে, খুশি হয়েছে। তাছাড়া তো বোঝা যেত না, হয় বোরখা দিলে বুঝতে পারতাম যে এটা মুসলিম এলাকা, আশেপাশে মসজিদ নিশ্চয় হবে, আর না হলে দাঁড়িয়ে দেখলে বুঝতে পারতাম। আপনি কাকে খুশি করছেন তাহলে? দাড়ি শক্তিশালী করছেন ওদেরকে যারা দাড়ি রাখে না, বিজাতিকে আপনি শক্তিশালী করছেন দাড়ি মোটানোর মাধ্যমে। আচ্ছা, তারপরে কোন জাতির যদি অনুকরণ করেন তারা খুশি হয়, তারা খুশি হয় যে কোনো দলের নিয়ম, ওদের যদি আপনি অনুকরণ করেন ওরা খুশি হবে, দল ভারী হলে খুশি হবে। বেনামাজের রুমে থাকেন আপনি, একা নামাজ পড়েন, কিছুই যদি না বলেন তবু ওদের কষ্ট হয়, আর নামাজ যদি না পড়ে খুব খুশি আপনার উপর, ফিল হবে ওই। দ্বিতীয় উপকারিতা হচ্ছে দাড়ি রাখা হচ্ছে মানুষের ফিতরাত, মানুষের যে নেচার রয়েছে, মানুষের যে প্রকৃতি রয়েছে তার অনুকরণ, তার অনুকূল হওয়া। মানুষের ফিতরাত আল্লাহ পাকের উপর যেইভাবে মানুষকে সৃষ্টি করেছেন এবং থাকতে বলেছেন সেটা হচ্ছে দাড়ি রাখা। আর যেই যেই জায়গার চুলগুলি লোমগুলি ক্ষতিকর হবে সেগুলি আল্লাহ সাফ করতে বলেছেন, বগল সাফ করতে বলেছেন, মুখ ছোট করতে বলেছেন, নামের নিচের স্থান ছোট মুন্ডন করতে বলেছেন, সাফ করতে বলেছেন, কারণ এগুলি ক্ষতি করা হবে সেই জন্য। আর বাকি যেটা আপনার জন্য আমার জন্য উপকারী, মানব জাতির জন্য উপকারী, সেটাকে আল্লাহ পাক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, বাড়াতে বলেছেন। এতে প্রকৃতির অনুকূল হওয়া রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন। পক্ষান্তরে শয়তান পছন্দ করে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটাতে। দাড়িতে তৃতীয় ফায়দা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের কি করা, সাপোর্ট করা, নেক বান্দাদের অনুকরণ করা, নেক বান্দাদের অনুসরণ করা। আল্লাহর যত নেক বান্দা ভালো মানুষ রয়েছে তারা সকলে দাড়িওয়ালা, শুধু তাই নয় এমনকি নেক বান্দা ছাড়াও যারা দুনিয়ার ক্ষেত্রে বড় মনীষী হয়েছে, বড় মানুষ হয়েছে, তারা দাড়ি রেখেছে, এটা এখানে উল্লেখযোগ্য কথা। তাহলে দাড়ি হচ্ছে পুরুষদের পূর্ণাঙ্গতা, কামালি আত্মাদের দেখেন, নাম নেওয়ার দরকার, বহু অমুসলিম রয়েছে যারা দাড়ি রেখেছে, রবীন্দ্র ঠাকুরের মতো, কার্ল মার্ক্সের মতো, এরকম বহু লোক দাড়ি রেখেছে, কারণ এটা হচ্ছে পুরুষদের পূর্ণতা এটা, আর দাড়ি না রাখা হচ্ছে ঘাটতি, অসম্পূর্ণতা। সেই জন্য বড় বড় যারা মনীষী অমুসলিম হইলেও তারা দাঁড়িয়ে রেখেছে, এরকম অনেকে আছে যেগুলোর নাম নেওয়ার এখন সময় নেই আমার কাছে। চতুর্থ উপকারিতা হচ্ছে যে দাড়ি রাখলে বহু গুনাহ থেকে বাঁচতে পারবেন, এগুলো বাস্তব সত্য, দাড়ি থাকলে বহু গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই দাড়ি নিয়ে আজান একামতের মাঝখানেও দাঁড়িয়ে থাকতে বাইরে লজ্জা লাগে মসজিদের বাইরে, আর একামতের পর তো থাকতেই পারবেন না দাড়ি নিয়ে, দাড়ি যদি মুখে থাকে একামতের পরে নামাজ চলছে আর মসজিদের বাইরে বসে থাকবেন, মোটেই পারবেন না। তাই কত বড় গুনাহ থেকে বাঁচাল, নামাজ ছাড়া গুনাহ থেকে। ফিল্ম রাস্তায় যে টিভিগুলো টিভির দোকানগুলো আছে এগুলোতে অনেকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, দাঁড়িয়েওয়ালা মানুষ কখনো ওইরকম দাঁড়িয়ে দেখতে পারবে না, পারবে কখনো? পারবে না, গুনাহ থেকে বাঁচাল না, বাঁচাল না। মহিলা আসছে, খুব সুন্দরী মহিলা, চার হাত উঁচা, দেখে মনে হচ্ছে অন্তর কেড়ে নেবে, মানুষের সবার মধ্যে চাহিদা আছে, কিন্তু দাড়ি যদি মুখে থাকে তাকিয়ে লজ্জায় মোটেই পারবেন না। যদি একবার নজর পড়ে যায় বাধ্য হবে, আপনার দাড়ি বাধ্য করেছে আপনাকে নজর টানতে সেই দিক থেকে, তাই না? কিন্তু দাড়ি যদি না থাকে চলে যাচ্ছে এইদিকে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি অনেক লোককে মার করি তামাশা বসে দেখছে দেখছে দেখছে, চলে ঘুরতে আছে ওর সাথে, মহিলা যেদিকে যাচ্ছে ওইদিকে ঘুরতে আছে, শুধু দাড়ি নেই সেজন্য, কিন্তু দাড়ি থাকলে এই গুণা থেকে বাঁচতে পারত। কখনো এটা সম্ভব হইত না, কখনো এটা সম্ভব হইত না। তো দাড়ি বহু গুণা থেকে বাঁচে, আমি দু তিনটে গুণার উদাহরণ আপনাকে দিলাম। দাড়ি থাকলে আরেকটি ফায়দা আছে, যে দাড়ি রাখবে তার ফায়দা বলছে, সেটা হচ্ছে বেশি বেশি সালাম পাবেন, আর সালাম হচ্ছে দোয়া। দাঁড়িয়ে থাকলে বেশি বেশি সালাম পাবেন, আর তাও সালাম পাবেন নেক লোকদের সালাম পাবেন, কারণ দাঁড়িয়ে দেখলে। আচ্ছা, সালাম দেয় যারা তারা দুই প্রকার, এক হচ্ছে পরিচিত লোক, অপরিচিত লোক। আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা করি, পরিচিত লোকের সংখ্যা বেশি আমাদের না অপরিচিত লোকের সংখ্যা বেশি? অপরিচিত লোকের সংখ্যা বেশি। অপরিচিত মানুষ দাঁড়িয়ে না থাকলে কখনো সালাম দেবে না, একমত না আপনারা? অপরিচিত মানুষ দাঁড়িয়ে থেকে আমাদেরকে সালাম দেয়, চেনা না যে আমি মতিউর রহমান, আমার কোন এলেম আছে, কিন্তু আমার দাঁড়িয়ে দেখে সালাম দেবে অপরিচিত মানুষ। আর অনেকে সালাম দেয় যাদেরকে আমি চেনা, সে আমাকে চেনে না। কিন্তু যদি দাঁড়িয়ে না থাকে তাহলে একমাত্র পরিচিত, আর তাও পরিচিত আপনার পরিচিত, আপনার দাঁড়িয়ে না আপনার পরিচিত কোন শ্রেণীর লোকেরা, ওই রকম লোকেরা তারাই সালাম দিচ্ছে, সালাম দো, যাদের দোয়া হয়তো কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নেক বান্দা, দাঁড়িয়েওয়ালা মানুষ, পরিষ্কার মানুষ, ভালো মানুষ, আপনার যদি ইসলামিক লেভেল থাকে তারা অবশ্যই সালাম দেবে, সালাম না দিয়ে পার হবে না, পরিচয় থাক আর নাই থাক। দোয়া চান না মুসলিম ভাইদের, আর তাও নেক লোকদের, ভালো মানুষদের অবশ্যই অবশ্যই দোয়া চান না তুমি। দাঁড়িয়ে রাখলে ইসলামের শক্তি প্রকাশ করা হয়, ইসলাম নিয়ে গৌরব প্রকাশ করা হয়, যেটা আপনার একটি ইবাদত, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই দাঁড়ি দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারের সৃষ্টি করেছেন। এটা ফখরের বিষয় নয়, গৌরবের বিষয় বলুন, আলহামদুলিল্লাহ। এটা প্রকাশ করা হয় দাঁড়ির মাধ্যমে, আর দাঁড়ি না থাকলে আত্মগোপন করা হয়, চেনাইতে চান না যে আপনি কে। দাঁড়ির আরেকটি ফায়দা, দাঁড়ি থাকলে যেখানে আপনার মত হোক না কেন, জানাজা পাবেন আর কাফন দফন পাবেন। পক্ষান্তরে ভারতের ঘটনা বলছি, রেল স্টেশনে মারা গেছে, দাঁড়ি নেই, হিন্দুরা ওকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে গালাবার জন্য, কাড়াকাড়ি নিয়ে যাবে, মুসলিম যেতে ছিল বলছে না না না মুসলিম হইতে পারে, দিয়ে দাও আমাদেরকে, দিয়ে দাও দাফন করে, দিয়ে দাও না, হিন্দুরা দেবে না। এই যখন দ্বন্দ্ব বাঁধলো, সত্য ঘটনা, দ্বন্দ্ব যখন বাঁধলো, মুসলিমরা বললো যে উপায় তো কিছু না, তাহলে কাপড় খুলে দেখা যাক, ওটাও কাপড় উঠিয়ে দেখা যায়, কাপড় উঠিয়ে দেখা গেল যে মাশা আল্লাহ, খাতনা করা মুসলিম। ওপর থেকে বোঝা গেল না মুসলিম, কাপড় উঠিয়ে দেখতে হলে তাহলে বোঝা গেল যে খাতনা করা মুসলিম। তারপরে জানাজা পেল, তারপরে দাফন কাফন পেল, না হলে চলে যেত দুনিয়ার জাহান্নামে, দুনিয়ার জাহান্নামে চলে যেত। দাঁড়ির উপকারিতা কথা বললাম, সাতটা হয়ে গেল। আট নম্বরে স্বাস্থ্যগত শারীরিক সুস্থতার দিক দিয়ে দাঁড়িতে বহু ফায়দা পেয়েছে। আমাদের একজন ওস্তাদ ছিলেন ইংলিশ এম এ আলিগড় ইউনিভার্সিটি থেকে, তিনি আমাদেরকে ইংলিশ সাবজেক্ট পড়াতেন, জামে সালফা বেড়াচ্ছে। তো তিনি অনেকগুলি ফায়দা ওই কালে বলেছেন, যখন আমার বয়স ছিল 20-21 বছর হয়তো তখন, তো সেই কালে শুনেছিলাম তার কাছে। আর এখন একটি কিতাবে কিছু উপকারিতা পেলাম, কিন্তু সেগুলি বলার সময় নাই, খুব সংক্ষেপে বলছি। আর দাঁড়িয়ে যারা রাখে না তাদের স্বাস্থ্যগত বিভিন্ন ক্ষতি রয়েছে, বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়। আর দাঁড়িয়ে রাখলে অনেক রোগ থেকে বাঁচতে পারেন, আর দাঁড়িয়ে না রাখলে, দাঁড়িয়ে মুন্ডন করলে অনেক রোগে আক্রান্ত হয় মানুষ। তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা, দাঁড়িতে যৌন ক্ষমতা শক্তিশালী করে, বৃদ্ধি করে। দাঁড়িয়ে রাখলে যৌন ক্ষমতা, যাতে আপনার স্ত্রী সন্তুষ্ট হবে, যাতে আপনার স্ত্রী অন্যদিকে নজর যাবে না, যাতে আপনার স্ত্রী মনে করবে না যে এ তো পারে না রে, যদি দুর্বলতা থাকে, ইমানের দুর্বলতা থাকে, আমলের দুর্বলতা থাকে, তো অন্যদিকে টান দিতে পারে, এসব যাতে না, এতে দাঁড়িয়ে পুরুষত্ব বৃদ্ধি পায়। এগুলো মেডিকেল কথা বলছি, এগুলো কোন কাল্পনিক কথা নাই, যেগুলি বিভিন্ন কিতাব লেখা হয়েছে। পক্ষান্তরে দাঁড়ি মুন্ডন করলে এই যে পুরুষত্বের যে শক্তি আছে, যৌন চাহিদা আছে, সেটা দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে। দাঁড়িতে মাড়ি বড় আল্লাহ নিয়ামত, যার মাড়ি আছে সমস্ত শক্ত জিনিস খেতে পারছেন, তাই না? সমস্ত শক্ত জিনিস, শক্ত হাড্ডি খেতে পারছেন, শক্ত গোস্ত খেতে পারছেন, শক্ত মুড়ি ইত্যাদি অনেক কিছু খেতে পারছেন, আপনি শক্ত ফল খেতে পারছেন, কিন্তু দাঁত নাই ভাই আপেল খেতে পারছি না, দাঁত নাই গোস্ত খেতে পারছি না, গোস্ত ছিটতে পারছি না। এই মাড়িকে শক্তিশালী করে এই দাঁড়িতে। দাঁড়ি বিভিন্ন রকমের যে যে পয়জন রয়েছে, জীবাণু রয়েছে, জীবাণু থেকে এই গর্দনকে বাঁচায় বা এই গলাকে বাঁচায়, আর সিনাকে, যতদূর পর্যন্ত দাঁড়িয়ে আসে ততদূর পর্যন্ত বুককে, বুক পর্যন্ত দাঁড়িয়ে আসে, তো যতদূর পর্যন্ত দাঁড়িয়ে আসে বাঁচায় বিভিন্ন, যারা সিম যেগুলো আরবিতে বলা হয়, অর্থাৎ জীবাণু থেকে বাঁচায়। দাঁড়ি যারা রাখে না মুন্ডন করে, তাতে হয় কি যে হৃদয়ের স্পন্দন আছে, স্পন্দন আছে না, যে হাতে স্পন্দন আছে, এরকম হৃদয় স্পন্দন আছে, এটা পালপিটেশন বেড়ে যায়, যেটাকে পালপিটেশন বলা হয় ইংরেজিতে। হ্যাঁ, হৃদয় স্পন্দন বেড়ে যায় বেশি বেশি দাঁড়িয়ে মুন্ডন করলে। দাঁড়িয়ে মুন্ডনে মাথার ব্যথা, যেটা হেডাক বলা হয়, মাথার ব্যথা বাড়ে, দাঁড়িয়ে মুন্ডনে হৃদয়ের ব্যথা, এমনকি যে হৃদয়ের যে হার্টের ব্যথাও বাড়ে। দাঁড়িতে হয় কি, দাড়ি মুন্ডন করলে চুলকানি হয়। দেখবেন বাস্তব সত্য, যারা দাড়ি মুন্ডন করেছেন যদি দাড়ি রাখার চেষ্টা করেন খুব চুলকাবে, বা দাড়ি রাখেন না, একটু বড় হয়ে গেছে, এক সপ্তাহ দশ দিন দাড়ি মুন্ডন করতে পারে, এমন চুলকা চুলকায় থাকতে পারেন না। কথা সত্য না জানেন? তাহলে যারা বারবার দাড়ি মুন্ডন করে, কারণ এই চেহারা মোবারক চেহারা, মানুষের চেহারা অত্যন্ত এই চামড়া খুব নরম, বারবার করে ওভাবে ব্লেড চললে হয় কি, ওতে এমন এক অ্যালার্জি হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু, একটু বড় হইলে এই না চুলকালে থাকতে পারেন না। দেখবেন কিছু লোকের চুলকায় এত করি, এই চুলকানির রোগ হয় দাড়ি মুন্ডন করলে। এছাড়া আরো বহু রকমের রোগ হয়, ইনফেকশন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। একটি হাদিস পেশ করে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে আল্লাহ মাফ করবেন, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করেন না। এই হাদিস দাড়ির ক্ষেত্রে ফিট হবে না। যেমন ধূমপানের ক্ষেত্রে এর আগে হাদিস বলেছি, ফিট করেছি, যারা ধূমপান করে তারা প্রকাশ্য গুনাহ করে, রাস্তাঘাটে যেখানে সেখানে ধূমপান করছে, সুতরাং তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এই হাদিসের আলোকে দাড়ি মুন্ডন করা চেহারা কখনো লুকিয়ে রাখতে পারবেন না। সুতরাং দাড়ি মুন্ডনের গুনাহ হচ্ছে এমন গুনাহ যেটা প্রকাশ্যে করা গুনাহ, চব্বিশ ঘন্টার গুনাহ, সব সময়ের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না এই হাদিসের আলোকে। আর হাদিস বুখারীতে রয়েছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে মাফ করা হবে না। প্রকাশ্যে গুনাহের মধ্যে এমনকি লুকিয়েও যদি গুনাহ করেন, আর যদি পরে বলেন সেটাও প্রকাশ্য গুনাহ। এই রাতে আমি এই কাজ করেছি, আম পেড়ে খেয়েছি, রাতে আমি এই জেনা করেছি, কারো গায়ে হাত দিয়েছি, কোনো মহিলার গায়ে হাত দিয়েছি, এইসব কথা অনেক ফাসিক ফাজেররা কোনো কালে করেছে, আর সেগুলি বলতে থাকে, আল্লাহ পাক ওদেরকে মাফ করবেন না। এই হাদিস আম সব ক্ষেত্রে। দাড়ি ছোট করার ক্ষেত্রে যারা ছোট করে থাকে অথবা বিদাতি, তারা একটি হাদিস পেশ করে থাকে, হাদিসটি সহি নয়, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি শুনে আমর ইবনে শুয়াইব থেকে বর্ণিত, তার দাদা থেকে তিনি বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখুযু মিন লিহিয়াতিহি মিন আরযিহা ওয়া তুলিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি ছোট করতেন, লম্বার দিক থেকেও আর সাইড থেকেও, এই হাদিস, মিন আরযিহা ওয়া তুলিহা, ছোট করতেন। আর এই ছোট করতেন হাদিস নিয়ে দাড়ি যে যেমন রাখে, কেউ এক ইঞ্চি, আধা ইঞ্চি, কোন রকম রেখা, দুই ইঞ্চি, আর সবগুলো ঠিক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন। এই হাদিস পেশ করে থাকে, হাদিস তিরমিজিতে আছে, কিন্তু শোনেন ভালো করে, পুরুষ না নারী দেখতে হবে না, এমনিতে বলে দেবেন পুরুষ, এমনিতে বলে দেবেন নারী। হ্যাঁ, তো হাদিস রসুলের হাদিস না আসলে জাল কথা, সেটা তো জানতে হবে, সহিহ জানতে হবে। ইমাম তিরমিজি খুদ বলছেন, হাজা হাদিসুন গরীবুন, এই হাদিস হচ্ছে আশ্চর্যজনক হাদিস, গরীব মানে হচ্ছে আশ্চর্য, এই হাদিস সহি নয়, গরীব। ইমাম তিরমিজির পরিভাষায় জঈফকে বলা হয়। তারপরে কেমন জঈফ, শুনেন, মুনকার বা একবার মৌজু জাল, শুনেন, সামিয়াত মুহাম্মদ বিন ইসমাইল, ইমাম তিরমিজির ওস্তাদ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী, বলছে আমি আমার ওস্তাদ মোহাম্মদ বিন ইসমাইল বুখারীকে শুনেছি, ওমর বিন হারুন মুকারিবুল হাদিস, এর সনদে একজন বর্ণনাকারী আছে ওমর বিন হারুন, এ হচ্ছে হাদিসের ক্ষেত্রে দুর্বল, লা আরিফু লাহু হাদিসান, তার কোন হাদিস আমি জানি না। তারপরে বলছেন যে এমন কোন হাদিস জানি না যে তার হাদিস সহি হয়, ওয়াকাল ইয়ানফারিদু বিহি ইল্লা হাযাল হাদিস, তার সম্পর্ক হচ্ছে লা আরিফু লাহু হাদিসান লা আসলা লাইসা লাহু আসলা আও কাল ইয়ানফারিদু বিহি ইল্লা হাযাল হাদিস, এই হাদিস এই দুর্বল মানুষ একাই বর্ণনা করেছে, তার সাথ কেউ দেনি, তার সাপোর্টে কেউ নেই, অর্থাৎ এই হাদিস বয়ান করার ক্ষেত্রে শুধু একাই, আর সেই ব্যক্তি হচ্ছে জঈফ। একজন দুর্বল মানুষ কোন সংবাদ যদি দেয় তার কথা বিশ্বাস করবেন, কিন্তু আর যদি দু চার পাঁচজন বলে তাহলে সেটা বিশ্বাস করবেন, তার সমর্থনে কেউ এই কথা বর্ণনা করেনি। আরো শুনেন এই হাদিস সম্পর্কে, ইমাম ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি তার একটি জালকে তার হাদিস তাতে বলেছেন, তার আরেকটি কিতাব আছে আল ইলাল মুতানাহিয়া, তাতে বলেছেন হাযা হাদিসুন লা ইসবুতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাব্যস্ত নয়, ওয়াল মুত্তাহাম বিহি, আর এই হাদিস যে গড়েছে বা মিথ্যা রচনা করেছে ওমর বিন হারুন আল বালাখি, বালাখ এলাকার লোক, কারণ উকাইল ইমাম উকাইল বলেছেন লা ইউরাফু ইল্লা বিহি, একে চিনে না কেউ, এই এক হাদিস বয়ান করেছে। কালা ইয়াহিয়া ইমাম ইয়াহিয়া বিন মাইন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহিয়া বিন মাইন রাহমাতুল্লাহ, তিনি হুয়া কাযযাব বলেছেন, এ মিথ্যুক ছিল, কাযযাব। ওয়া কালা নাসা ইমাম নাসাই, যে নাসাই হাদিস আছে তার ইমাম, তিনি বলছেন মতরুক, পরিত্যক্ত, একে মুহাদ্দিসরা ছেড়ে দিয়েছিল এর হাদিস, মুহাদ্দিসরা নিতেন না। ওয়া কালা আল বুখারী, আরো ইমাম বুখারী বলেছেন লা আরিফু লি উমার ইবনে হারুন হাদিসান লা আসলাহু ইল্লা হাযা, এ উমার বিন হারুন হাদিস, এই হাদিসটি আমি জানি না। ওয়াকাল ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান বলছেন ইয়ারবি আন ইসতিকাতিল মুদালাত, বড় বড় বিশ্বস্ত বর্ণনাকারী থেকে সে বড় বড় মুসিবতের কথা বর্ণনা করে, মানে একেবারে অবনতর হাদিস, বানাওয়াট হাদিস এ বয়ান করত। ওয়াদাই শুয়ুখান লামি আলমার, এমন এমন শেখের ওস্তাদের নাম নিত যাদেরকে দেখতে উনি, সে কেউ যদি আমাকে না দেখে বলে যে ওনার দার্সে বসছি তো কত বড় মিথ্যুক সে, তো এইরকম কাজ করত। এ উমার বিন হারুন আল বালাখি, এ হাদিস সম্পর্কে শুনাইলাম। তারপরে শেষখানে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে সূরা বাকারা আয়াত নম্বর 137, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যদি ওইরকম ইমান নিয়ে আসো যেমন সাহাবারা ইমান নিয়ে এসেছেন, সাহাবাদের যেমন দাঁড়িয়ে ছিল তোমরা যদি ওইরকম দাঁড়িয়ে রাখো, হ্যাঁ ফাঁকা দিয়ে চা দাও, তাহলে এটা হচ্ছে হেদায়তের পথ, তাহলেই হেদায়ত প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন না মাহুম ফি শিকাক, তাহলে বিক্ষিপ্ত অবস্থায় জীবন যাপন করে ফাসা ফিকাহুমুল্লাহ, আল্লাহ যথেষ্ট হবেন। সূরা জুমার আয়াত নম্বর 18 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমরা এতক্ষণ যেসব কথা দাঁড়িয়ে সম্পর্কে শুনলাম, আমাদের এখন ভূমিকা কেমন হওয়া উচিত, কাউকে আঘাত করার জন্য বলিনি, আর কারো ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলিনি, ইসলামের জন্য বলেছি, আল্লাহাক যেন তৌফিক দান করেন। আল্লাহাক বলছেন আল্লাহিন, আমাদের ভূমিকা কি হওয়া উচিত ভালো কথা শোনার পরে, জ্ঞানী মানুষ কারা, আল্লাহ বলছেন যে যারা কথা শুনি, ইস্তামিউল কওলা, যারা শুনে না রাস্তায় বসে থাকে ওরা ভালো মানুষ না, কথা শোনে আল্লাহ এবং রাসূলের কথা, ফায়াত্তাবিউন আহসানা, তারপরে ভালো কথার অনুসরণ করে, ভালো কথা মানে, ভালো কথা শুনে মেনে নেয়, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়, মুমিনের পরিচয়। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হিদায়াত করবেন, ওয়া উলাইকাহুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে জ্ঞানবান ব্যক্তি। আল্লাহ দুটি কথা বলেছেন, জ্ঞানবান এবং হিদায়াত প্রাপ্ত কারা, যারা শোনে, আর তারপর শোনার পরে কি করে, আমল করে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কথা শোনার তৌফিক দান করেন, ভালো কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইসলাম সংশোধনের তৌফিক যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো আমাদের চেহারা করার জন্য তৌফিক দান করেন, তার আকীদার মতো, তার ইবাদতের মতো, তার আমলের মতো আমাদের আমল করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল্লাহ বিন ওমর, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যেটা হাদিস সেটা জানলে যে মুনকার হাদিস, সেই নয়। আব্দুল্লাহ বিন ওমর সম্পর্কে একটি হাদিসে আছে যে তিনি যখন হজ করতেন অথবা উমরা করতেন তখন দাঁড়িয়ে একটু ছোট করতেন, তিনি যখন হজ উমরা করতেন, এই হাদিসের বিভিন্ন উত্তর দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, আমার সময়ের স্বল্পতার জন্য ওরা ছেড়ে দিয়েছি এখানে। তো সেটা হচ্ছে যে প্রথম কথা, এটা হচ্ছে সাহাবীর আমল, তারপরে দুই নম্বর কথা যে তিনি হজ উমরা করার পরে তার হয়তো ইজতিহাদ ফতোয়া ছিল যে মাথার চুল ছোট করলাম তার সাথে একটু দাঁড়িয়ে ছোট করি, একটু ছোট করি, এইরকম করতে, এমন না যে ছোট করে 1 ইঞ্চি 2 ইঞ্চি করি, এটা ছিল তার আমল। আর এটা দাড়ি মুন্ডন নয়, আর এই ছোট করে 1-2 ইঞ্চি করাও নয়, আর সব সময়ও নয়, হল উমরা যখন ফারিগ হইতেন মাথার চুল কাটার সাথে তিনি করতেন। এগুলো প্রশ্ন রেখে দাড়ি প্রশ্ন আছে, আচ্ছা শান্তিও বসেন, শান্তিও বসেন, যারা থানা থানা দিতেন শান্তি হইতেন, একটি প্রশ্ন আর আছে, প্রশ্নের উত্তরটা দিতে হবে দাড়ি সম্পর্কে। শান্ত চুপচাপ খান আর প্রশ্নটা শোনেন। এক ভাই জিজ্ঞাসা করেছে, একজন লোক কথাই কথাই বলে তোর দাড়ি আমার বালের মতো, আউযুবিল্লাহ, যদি এই কথা কেউ বলে তাহলে সে মুসলমান নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে দাড়ি রেখেছে, তার দাড়িকে কেউ যদি তার বালের মতো বলে, ভাষাটা বলতে খারাপ লাগছে, নোংরা লাগছে আমাকে, কিন্তু নাকলে কুফর, কুফর না বা কুফরি কথা বলা, কুফরি নয় তো তার, এটা কুফরি, তার ইসলাম থাকবে, নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না যতক্ষণ তওবা করেও তার কাছে মাফ না চাইবে এবং আল্লাহর দরবারে ফিরে না আসবে। এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়ের একটি, আল্লাহর দিন নিয়ে যে ঠাট্টা মজা করবে। দাড়ি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের গত সপ্তাহের আলোচনায় আশা করি মনে আছে আপনাদের, তাহলে প্রশ্ন এখনই করতে পারেন। আর দাড়ি সম্পর্কে আর দুটি কথা আমি ততক্ষণ বলব, দুটি কথা বলবো, ততক্ষণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। বিসমিল্লাহ রহমানুর রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দাড়ি সম্পর্কে একটি কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের আলোকে আর কোরআনে কারীমের একটি আয়াত যা গত আলোচনায় পেশ করেছিলাম, এই আয়াত এবং হাদিসের আলোকে দাড়ি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটানো বা পরিবর্তন করা, দাড়ি মন্ডন করা, দাড়ি মন্ডন করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে বিকৃতি ঘটানো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তিনি হাদিস বর্ণনা করলেন যে লান আল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা, আল্লাহ পাক লানত করেছেন যারা ওই সব মহিলাদের উপর যারা উল্কা বলে মনে হয় নাকি যে উল্কি না উল্কি লাগায় অথবা উল্কি লাগানো তলব করে, যাদের লাগানো হয় আর যারা এই পেশা করে তাদের উপর লানত করেছেন, যা হিন্দুরা করে দেখা যায় ফিলিপাইনিদের পুরুষদের গায়ে দেখা যায়, অনেক মুসলিমরাও করে, অলমোতান্নামে সাত, এবং ওই সব মহিলাদের উপর লানত করেছেন যারা এই ভুরুর চুলকে চিকন করে সাজসজ্জিত হওয়ার জন্য, মহিলারা এইসব কাজ করে তাই না, এটাকে চিকন করে, তাদের উপর লানত করা হয়েছে যারা এই পেশা করে আর যাদের করা হয়, অর্থাৎ যারা বিউটি পার্লার খুলে রেখেছে তাদের উপর লানত রয়েছে এই কাজের জন্য, হারাম কাজের জন্য। আর যেসব মহিলারা ওখানে যায় আর এই করে নেই, ভুরু চিকন করে নেই সৌন্দর্য বাড়ানোর জন্য, তাদের উপর আল্লাহ পাকের লানত অভিশাপ রয়েছে, অর্থাৎ এগুলি হচ্ছে কবিরা গুনাহ। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, আর সৌন্দর্য বাড়ানোর জন্য যারা দাঁতকে ঘষে ঘষে চিকন করে সুন্দর করে ধারালো করে, তো তাদের উপর লানত রয়েছে। আর এগুলি মহিলারা করে এই জন্য মহিলাদের সেগা শব্দ দিয়ে হাদিসে বর্ণনা করা হয়েছে, কিন্তু যদি পুরুষও করে তবুও তাদের উপর লানত রয়েছে। আল মুগাইয়্যিরাত খালক আল্লাহ, আর যারা আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটায় তাদের উপর লানত রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টিতে যারা বিকৃতি ঘটায় তাদের উপর লানত রয়েছে। দাড়ি পুরুষদের জন্য হচ্ছে জিনত, সুতরাং যারা দাড়ি মন্ডন করলো তারা আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটালো, তাদের উপর লানত রয়েছে। এই হাদিস আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফাবালা যালিকা ইমরাতাম মিন বানি আসাদ, আসাদ গোত্রের এক মহিলার কাছে এই খবর পৌঁছিল যাকে উম্মে ইয়াকুব বলা হতো। সে বলল যে ইন্নাহু বালা গানি আন কান্নাকা লাম তা কাইতা ওয়া কাইতা, আব্দুল্লাহ মাসউদকে বলছে আপনি নাকি এইরকম এরকম মহিলাদের ওপর যারা এইসব কাজগুলি করে তাদের তো লানত করেছেন এবং আল্লাহ পাকের লানতের কথা বর্ণনা করেছেন। তখন তিনি বলেন ওমালি লা ওমালি আল্লাহ মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কিতাবিল্লাহ, কেন আমি লানত করব না, অভিশাপের কথা বর্ণনা করব না যার উপর অভিশাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং সেটি কোরআনে কারীমে রয়েছে, আল্লাহর কিতাবে রয়েছে, আল্লাহর কিতাবে রয়েছে মানে কোরআনে কারীমে রয়েছে। ফাকালাত সেই মহিলা বলল লাকাদ কারাতু মা বাইনা আল্লাহু ইয়া ইল্লা হওয়াইন, আমি কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, মা বাইনা দফাতাইন বল্লাহ বা মা বাইনা আল্লাহু ইয়া, এই দুই তখতা এই একটা আর একটা, এই দিক থেকে ওই দিক পর্যন্ত পুরো কোরআনে কারীম পড়েছি, কোথাও তো পাইনি যে এই এই ধরনের নারীরা বা যারা আল্লাহ সৃষ্টিতে বিকৃতি ঘটায় আর সেগুলি এর উপর লানত হয়েছে যেসব কথা বর্ণনা করা হইল এই হাদিসে। তখন ইবনে মাসউদ কি বলছেন শুনেন, বললেন লাইন কুনতে কারাতি হে লাকাদ ওয়াজাদতি, তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে কোরআন পড়তে তাহলে অবশ্যই পেতে, কোরআনে আছে, কোরআনে আছে কিন্তু তুমি মনোযোগ দিয়ে পড়নি সেজন্য পাওনি। আমাকা রাতে তুমি কি পড়নি এই আয়াত সূরে হাসরে আয়াত নম্বর সাতের একটা অংশ, অমা আতাকুম রাসূল ফখুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা নিয়ে নাও, অমা নাহাকুম আনহু যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলি দিয়েছেন না দেননি, এইরকম পাপ যারা করবে তাদের উপর লানত হবে এ কথা বলেছেন না বলেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে কোরআনে কারিমে বলা হয়েছে। তাহলে কোরআনে কারিমে মজুদ আছে বিধান, কিভাবে দলিল পেশ করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা? এখানে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি দিয়েছেন না দেননি? অবশ্য দিয়েছেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা গ্রহণ করো। অমানাহাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের, মুশরিকদের, পত্তলিগদের যারা দাড়ি মন্ডন করে তাদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি? ফান্তাহু, সুতরাং বিরত থাকো। আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শোনাবো দাড়ির ক্ষেত্রে। তাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুতাশাব্বিহাত বিরিজাল মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহিনা বিন-নিসা মিনার রিজাল। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস সহিহ। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানত করেছেন ওই সব মহিলাদের উপর যারা পুরুষদের বেশভূষা গ্রহণ করে, পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। আর ওই রকমই ওয়াল মুতাশাব্বিহিনা বিন-নিসা মিনার রিজাল, ওই সব পুরুষদের উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করেছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত কেরা, আল্লাহ পাকের অভিসম্পাত হোক এদের উপর, এই দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সব পুরুষদের উপর যারা নারীদের বেশভূষা গ্রহণ করে। আর দাড়ি মন্ডন করা হচ্ছে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করা, বেশভূষা গ্রহণ করা। সুতরাং এই দুইটি কথা বললাম যাতে করে আমরা আরো সংশোধন হইতে পারি, আর এই ক্ষেত্রে আমাদের ইমানের দুর্বলতা যেন না আসে। আল্লাহকে ভয় কর, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। মানুষকে ভয় করিও না, তোমার মুদির ম্যানেজারকে ভয় করিও না, আর কাফিরকে ভয় করিও না, ওয়া খাফুনি, একমাত্র আমাকে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। ইন কুনতুম মুমিন, যদি সত্যিকার অর্থে মুমিন হও। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। দাড়ি সম্পর্কে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে দাড়ি সম্পর্কে একটা ইজমার কথা গত সপ্তাহে বলেছিলাম, সেটা কি? ঐক্যমত রয়েছে যে কমপক্ষে এক মুষ্টি, এক মুষ্টি কেমন করে কি আমাদের ভাই ধরে দেখান দেখি। হ্যাঁ, দাড়ি এক মুষ্টি, আপনি থুতনি থেকে ধরবেন এখান থেকে, তাই না? এই না যে এখান থেকে, মানে কিছু ফাঁসেকরা আছে যে এখান থেকে এদিকে তো হয়ে গেল এক মুষ্টি, ওর মুখটাই তো এক মুষ্টি হয়ে গেল, তাই না? ভাইটা নয়, এটা হচ্ছে এজমা। মানে কারো ইখতিলাফ নেই, হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, কোন আলেম পাবেন না, কোন ইমাম পাবেন না যারা বলছে না দাড়ি এক ইঞ্চি দুই ইঞ্চি রাখলেও চলে, এরকম কোনো পাবেন না। তাদের কিছু মডার্ন লোক হইতে পারে, তাদের কাছে মডার্ন ইসলাম আছে, তাদের কাছে কোরআন হাদিসের দলিল নেই। তারপরে এক মুষ্টির পরে, এমন নয় যে এক মুষ্টির পরে রাখতে হবে না, এটা নয়, কিন্তু এক মুষ্টির পরে বাকিটা লম্বা যে হচ্ছে আপনি ধরে দেখেন এক মুষ্টি সেটা বড় আছে, তাই না? ধরেন আগে ধরে দেখেন এক মুষ্টি সেটা বড় আছে। বাকিটার অবস্থা কি? বাকিটা সম্পর্কে তিনটি মত আছে আলমাই কেরামদের, আইমাই কেরামদের তিনটি মত আছে। একটি হচ্ছে বাকিটাও ওয়াজিব, মানে যত বড় হবে একেবারে আপন অবস্থায় ছাড়তে হবে, এটাও ওয়াজিব, একটি মত। এই মতের ওপর সৌদি আরবের অধিকাংশ আলমাই কেরামগণ। আর আরেকটি মত হচ্ছে যে বাকি এক মুষ্টিতে যতটা হবে সেটা হচ্ছে মুস্তাহাব, সেটা হচ্ছে মুস্তাহাব। এমন নবী রহমতুল্লাহ আলাইহি যেমন বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেছেন, এরকম বহু আলমাই কেরাম আছেন যারা বলছেন যে বাকিটা হচ্ছে মুস্তাহাব, মানে কেটে নিতে হবে কথা নেই, তারপরে রাখেন ভালো। আর আরেকটি মত আছে যেটা ভুল, সেটা হচ্ছে যে না বাস এক মুষ্টি যথেষ্ট আর না। তো এই দাড়ি সম্পর্কে মোটামুটি আমার জ্ঞানে যতটুকু বলার প্রয়োজন ছিল আশা করি বলা হয়েছে। এছাড়া যদি আর কোনো প্রশ্ন থাকে, এই বিষয়গুলি প্রশ্ন গত সপ্তাহে হয়তো উঠত বা কেউ কেউ জিজ্ঞেস করছিলেন বক্তব্যের পরে সময় ছিল না, সেজন্য স্পষ্ট করে দিলাম যে দাড়ি বাড়ান যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িয়েছেন দাড়ি সম্পর্কে। হ্যাঁ, দাড়ি সম্পর্কে আমাদের দেশে আলেমের সংজ্ঞা আলাদা, আরব দেশে আলেম সংজ্ঞা আলাদা। আরব দেশে আলেম গোটা সৌদি আরব মিলে দু চার দত্তে আছে, আর আমার দেশে কমি মাদ্রাসা ফারি হলি আলেম, আর ফাজিল কামিল আলেম পাশ করলে আলিয়া মাদ্রাসা পাশ করলে আলেম। আসলে আলেম না, আলেম ওই ব্যক্তিকে বলা হয় যার কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান আছে, কোরআন হাদিসের দলিল নিজে পেশ করে এই মাসলা সম্পর্কে, এই জন্য আমি এই কথা বললাম যে অমুক আয়াত অথবা হাদিস আছে, এইরকম যোগ্যতা আছে, এমন কয়টা লোক আছে? মাদ্রাসা ফারে গিয়ে আসে, দাওরা ফারে গিয়ে আসে, আর কামেল টাইটেল পাশ করে আসে, আসার পর এখানে আরবি বলতে পারে না, ফি মাফি আপনাদের মতো আরবি বলে, আনাফি রু আনাফি কালাম, আর তারপরে বলে আলেম কখনো না। তাহলে আলেমের সংজ্ঞা আসলে আমাদের দেশে ভুল, মাদ্রাসায় পড়লে আলেম হয়ে যায়, হ্যাঁ মসজিদে অমতি করলে আলেম হয়ে যায়, এগুলি ভুল ধারণা। সেই জন্যই আপনারা তো ডাক্তার সবাইকে মনে করেন ডাক্তার, যারা আসলে মেডিকেল কলেজে পড়াশোনা করে তারাই ডাক্তার, তার মধ্যে দেখেন আসলে অভিজ্ঞ না, শুধু স্যাম্পল MBBS করে এসছে, অনেক MBBS এর কাছে চিকিৎসা করাতে চান না, কারণ বেশি কিছু জানে না, ওর চাইতে ভালো দেখো স্পেশালিস্ট। তাহলে দুনিয়ার ক্ষেত্রে স্পেশালিস্ট খোঁজ করেন, আর দিনের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে, যেখানে জান্নাত জাহান্নামের ব্যাপার, যেখানে আপনার ইমান হারিয়ে দেওয়ার ব্যাপার বা ইমান রক্ষার ব্যাপার, সেখানে আপনি স্পেশালিস্ট খুঁজবেন না, যাকে তাকে আলেম বলবেন। আমি ছোটকালে আমার স্কুলের এক বন্ধু ছিল, স্কুলে পড়েছিল ছোটকালে, বাংলা ইংলিশ তো ছেলে বলছে, এটা হচ্ছে দাড়ির এমাম, এক ছেলে বলছে এটা হচ্ছে দাড়ির এমাম। তো আমার দেশে বিদ্যার্থী অনেক পথে আছে, এটা দাড়ির এমাম, এটা হচ্ছে দাড়ি, যেমন আমাদের ভাই বলেন অবহানী ভাই, যেটা হচ্ছে আসল দাড়ি না, এমন কথা আসলে শরীয়তে না, এতে আসল দাড়ি যেটুকু রাখলেই হবে, এক শ্রেণী ফার্স্ট গ্রেড যদি এইটুকু রেখেছে ব্যাস, তো এইগুলি কথা নয়। আর এটা দাড়ির এমাম নয়, দাড়ি সপ্তাহে মুখের উপরে গত সপ্তাহে বলা হয়েছে, আলোচনা পেয়েছে, আশা করি এতটা যথেষ্ট। ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।